বারাণসীপুরপতি ভজবীশনাথ বাগীশজস্বদনে লক্ষ্মীজস্ব বক্ষসি যস্যাস্তি হৃদয় সম্বিহ ত্বম নৃসিংহমহম ভজে। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে। প্রায়ণ দেবমুনয়ো স্ববিমুক্তিকামা মৌনম চরন্তি বিজনেন পরার্থনিষ্ঠা নৈতান বিহায় কৃপণান বিমুমোক্ষয়ে কো নান্যহম তদস্য শরণম ভ্রমত নুপাস্যে। প্রায়ণ দেবমুনয়ো স্ববিমুক্তিকামা মৌনম চরন্তি বিজনেন পরার্থনিষ্ঠা নৈতান বিহায় কৃপণান বিমুমোক্ষয়ে কো নান্যাম তদস্য শরণম ভ্রমত নুপাসে। শিশিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ জানিয়েছেন যে আচারবিহীন প্রচার কর্মের অন্তর্গত। শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ জানিয়েছেন আচারবিহীন প্রচার কর্মের অন্তর্গত। জগতে অনেক রকম প্রচার কার্য চলছে, জড় বিষয়ের প্রচার কার্যই তার মধ্যে সমধিক প্রসিদ্ধ আপনাদের কাছে। অপ্রাকৃতিক জগতের প্রচার কার্য অত সোজা কথা নয়, অপ্রাকৃত জগতের প্রচার কার্য চিন্ময় জগতের গোলক বৃন্দাবনের বার্তা। এই জগতে প্রচার করতে গেলে কেউ মানবে না, যে বিষয়ে মানুষের কোনো অভিজ্ঞতা নাই, যে বস্তুগুলোকে তারা নিজের ইন্দ্রিয়ের দ্বারা অনুভব করতে পারছে না, প্রত্যক্ষ জ্ঞানের বিষয় হচ্ছে না, এই জড়জগতে জড় ব্যক্তিগণ সেই সব বস্তুগুলোকে কখনোই মেনে নিতে চায় না। কিন্তু ওই সমস্ত অপ্রাকৃত জগতের বিষয়, চিন্ময় জগতের বিষয়, চেতন জগতের, পূর্ণ চেতন জগতের বিষয়, যখন পূর্ণ চেতনময় কোনো মহাপুরুষের শ্রীমুখ থেকে বিগলিত হয়ে আপনাদের কর্ণে প্রবিষ্ট হয়, যখন আপনারা তার চরিত্র স্বভাব আচরণ আদর্শ দেখে বড় আশ্চর্য হয়ে যান, তখন আপনাদের চিন্তা করতে হয় ব্যাপারটার মধ্যে নিশ্চয়ই কিছু একটা আছে। যে প্রচার কার্য সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নিজে করেছিলেন, স্বয়ং ভগবান হয়েও প্রচার কার্য কাকে বলে, কেমনভাবে হয় সেগুলো প্রদর্শন করেছিলেন নিত্যানন্দ প্রভু আদি হরিদাস ভগবানের নিজজনগণ ছাড়া চিন্ময় জগতের প্রচার কার্য কখনোই সম্ভব নয়। কৃষ্ণ শক্তি বিনা নহে ভক্তি প্রবর্তন, যার মধ্যে পরিপূর্ণরূপে গুরু বৈষ্ণব ভগবানের কৃপা সঞ্চারিত না হয়েছে, তার দ্বারা অপ্রাকৃত জগতের চিন্ময় বিষয়, পরম চেতন জগতের বিষয় প্রচারিত হওয়ার কথা নয়। শ্রীল হরিদাস ঠাকুর তিনি কোনো জায়গায় প্রচারের জন্য বাস্তবিক পক্ষে যান নাই, তার আচরণটাই প্রচার হয়ে দাঁড়িয়েছিল সমগ্র পৃথিবী জুড়ে। শ্রীল নামাচার্য হরিদাস ঠাকুরের নাম জানেন লোকে, শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এরা কোনোদিন প্রচারে বাইরের দৃষ্টিতে যান নাই, তাহলে প্রচার হলো কি করে, এত প্রচার হলো কি, এক্সটেন্সিভ প্রচার কি করে সম্ভব হলো? সেই প্রসঙ্গটাই আমি তোলবার জন্য এতগুলো কথা ব্যয় করলাম। শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ জানিয়েছেন, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু পরাত্পর অখিলেশ্বর স্বয়ং কৃষ্ণ, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর যেসব আচার আদর্শ শিক্ষা তাতে যারা সুপ্রতিষ্ঠিত হতে পেরেছেন তারা এমনি প্রচারক হয়ে গেছেন, তারা এমনি স্বাভাবিকভাবে তারা প্রচারকের ভূমিকায় চলে গেছেন। যারা শ্রী চৈতন্য মহাপ্রভুর আচার আদর্শ নিজের জীবনে গ্রহণ করেছেন সর্বাঙ্গীনভাবে, বাস্তবিক পক্ষে আমরা প্রমাণ পেয়েছি জগতে তারাই প্রচারক হয়ে গেছেন, তাদের কথাই জগতের লোক জানেন সব কিছু। আর বর্তমান যুগে যে সমস্ত প্রচারগুলো আপনারা লক্ষ্য করে থাকেন তার মধ্যে সবার এই বিচারের ক্ষমতা নাই, তারা জানতে পারেন না যে কোন হরিকথার মধ্যে তার আচরণের যে আদর্শের যে পুষ্টতা যে বীর্য আছে এটা সাধারণ মানুষ অনুভব করতে পারে না। শ্রীল প্রহ্লাদ মহারাজ সত্যযুগে কোন সময় ভগবানের ভক্তিতে প্রতিষ্ঠিত হয়েছিলেন, তার আচার আদর্শ তার শিক্ষা আজও পর্যন্ত আমরা কেন অনুশীলন করছি, কি কারণ থাকতে পারে? সত্যযুগের কথা কবে প্রহ্লাদ মহারাজ চলে গেছেন, নিত্যজগতের কথা আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি না প্রহ্লাদ মহারাজজিকে, কিন্তু সেই প্রহ্লাদ মহারাজের শিক্ষা আজও আমরা আমাদের জীবনে গ্রহণ করার জন্য চেষ্টা করছি। হ্যাঁ, এটাকেই বলে হচ্ছে বাস্তবিক প্রচার, অর্থাৎ তিনি আচরণ করেছেন আচরণমুখে প্রচার, আচরণবিহীন প্রচারকে কর্মের অন্তর্গত বলা হয়, যার দ্বারা সমাজের লোক বঞ্চিত হচ্ছে, ঠকে যাচ্ছে, কোনো ফল পাচ্ছে না, আবার অবিশ্বাসও চলে আসছে ভক্তি জগতের প্রতি সাধু জগতের প্রতি, যার জন্য প্রচুর পরিমাণে এই অপ্রাকৃতিক জগতের কথা শ্রবণ করার দরকার পড়েছে। প্রাতকালীন অধিবেশনে আমরা আলোচনা প্রসঙ্গে এই পর্যন্ত এসেছিলাম যেখানে উশিনগরের রাজা দেহত্যাগ করেছেন যুদ্ধেতে, শরীর তা চলে গেছে, তার যে রানীগণ আছেন তাকে কেন্দ্র করে যমরাজ মহারাজ 5 বছরের বালক সেজে তার কাছে এসেছিলেন তাদের কাছে, এবং সেখানে যে শিক্ষা দিয়েছিলেন সেটা কেউ যদি তত্ত্বজ্ঞান নাও জানেন বিশেষ, তবু এই প্রসঙ্গটা তার হৃদয়েতে রেখাপাত করবে, বলল হ্যাঁ এটা একটা কথা। যখন উশিনগরের রানী, উশিনগরের রাজার যে যে যেসব রানীগণ আছেন তারা যখন ওই মৃতদেহকে ঘিরে অত্যন্ত বিলাপ করছিলেন, সেই সময় যমরাজী মহারাজ জগতে শিক্ষার জন্য 5 বছরের বালক সেজে তাদের কাছে এসে বলেছিলেন এই মায়েরা কাঁদছে কেন, এই মায়েরা কাঁদবার কারণ কি, আমি তো ছোট্ট বালক, আমি তো কাঁদি না, আমার তো কেউ নেই। তখন ওই রানীগণ বলেছিলেন যে আমাদের স্বামী মারা গেছে, আমাদের স্বামী আর নেই। বলে এই তো স্বামী পড়ে রয়েছে আপনার। বলো না, আমাদের এই স্বামীর ভেতর থেকে আত্মা চলে গেছে, আত্মা আমার, আমাদের এই স্বামীর হৃদয় থেকে ভেতর থেকে আত্মা চলে গেছে। তখন ওই ছোট্ট বাচ্চাটি বলছেন যুক্তি দিয়ে, তাহলে কাঁদছিলেন কার জন্য, এতক্ষণ যে কাঁদছিলেন সেটা কার জন্য, এই দেহটার জন্য না আত্মাটার জন্য? বলছে রাজা ওই আত্মা বেরিয়ে গেছে। তাহলে আপনারা যদি রাজা হিসাবে এই দেহটাকে মানেন তো এটা বাড়ি নিয়ে যান, রাজধানীতে নিয়ে যান, আর কান্নার তো কোনো কারণ নেই। আর যদি আত্মাটাকেই আমরা আপনারা রাজা বলে মনে থাকেন তাহলে এই আত্মাটাকেই কোনোদিন কি আপনারা দেখেছিলেন, যখন রাজা প্রকট ছিল আত্মা কি বেরিয়ে দেখা দিয়েছিল? যখন রাজা প্রকট ছিলেন, সে প্রকটকালীন অবস্থায় দেহটাকেই দেখেছিলেন, আত্মাটাকে তো আপনারা দেখেননি। তো যে বস্তু দেখেননি তার জন্য আপনারা কাঁদছেন কেন? সেই উপনিষদের কথায় আমাদের ফেরত যেতে হচ্ছে, যেটা আমি বেশ কয়েকবার উচ্চারণ করেছিলাম। এই জগতে এক ব্যক্তি আরেক ব্যক্তিকে ভালোবাসে, এই জগতে আরেক ব্যক্তি এক ব্যক্তিকে ঘৃণা করে, যে কোনো সম্বন্ধে এই জগতে সৃষ্টি হয়ে আপনারা জীবনযাপন করছেন। মাত্র কয়েকদিনের জীবন, নাটকের মতো, কিন্তু এই জীবনে বাস্তবতাটা কি, বাস্তব কথাটা কি গোপন, সেটা কি কথা? না, সেটা হলো আত্মা বা আরে দ্রষ্টব্য শ্রোতব্য নিদিধ্যাসিতব্য। আত্মার সম্বন্ধেই আত্মা একে অপরের সঙ্গে সম্বন্ধ জুড়ে নেয়। কথাগুলো অনেক আলোচনা করেছিলাম, কিন্তু সে ধরনের মেধা সম্পন্ন ব্যক্তি নাই, দেখা যায় না সচরাচর। এটা আপনাদের দোষ নয়। এই জন্য প্রভুপাদ বলেছিলেন, আমি বা আমার এই দুটো শব্দ, এটা হচ্ছে উত্তম পুরুষের কথা। যারা ব্যাকরণ পড়েছেন বাচ্চা বয়সে, তারা আমি আমার এগুলোকে বলে উত্তম পুরুষের কথা। শ্রীল সরস্বতী ঠাকুর জানাচ্ছেন, আমি বা আমার এই শব্দ, এই শব্দগুলো সব উত্তম পুরুষের কথা, এই শব্দগুলো সব উত্তম পুরুষের কথা। আর উত্তম পুরুষের সঙ্গেই পুরুষোত্তম ভগবানের নিত্য সম্বন্ধ বিরাজমান রয়েছে। যদি আপনারা আপনাদের এই চেতন শক্তিকে পুরুষোত্তমের সঙ্গে, পুরুষোত্তমের সঙ্গে যদি সংযুক্ত না করতে পারেন, তাহলে প্রীতি বলে কোনো বিষয়, বাস্তবিক প্রীতি বলে কোনো বিষয় প্রকাশিত হবে না। যে প্রীতি, যে ভালোবাসাগুলো নিয়ে আপনারা জীবনযাপন করে সময়গুলো নষ্ট করছেন মূর্খের মতো, এগুলো বুদ্ধিমান ব্যক্তি করেন না। বুদ্ধিমান ব্যক্তি কাকে বলে? আমরা তো জানতাম আমরাও বুদ্ধিমান। প্রত্যেক মানুষ, প্রত্যেকটা ব্যক্তি চিন্তা করেন যে আমি বেশি বুদ্ধিমান অপরের থেকে, এর থেকে আমি বেশি বুদ্ধিমান। ঠিক কথা, ইন ইউর ওন এস্টিমেশন ইউ আর ইন্টেলিজেন্ট, তোমার বিচারে তো তুমি ইন্টেলিজেন্ট। কিন্তু শাস্ত্র কখনোই স্বীকার করেনি বাস্তবিক যে চিন্ময় জগতের, চেতন জগতের বিষয়। ভগবান বলছে এগুলো সব মূর্খ, এগুলো একটাও বুদ্ধি নেই, অনেক ডিগ্রি হাসিল করেছে, অনেক কিছু করেছে, মায়াতে হাবিডুবু খেয়েছে, কোনো কাজ নেই। যে সব ডিগ্রিগুলো হাসিল করেছে, সেই ডিগ্রিগুলো অনেক সময় এই জগতেই কাজে লাগেনি। পরজগৎ তো ছেড়ে দাও, পরজগতে এগুলো কিছুই থাকবে না, এই জগতেই তারা কাজে লাগাতে পারেনি। বলে কীরকম একটা উদাহরণ দিন, একটি ইন্টেলিজেন্ট ছেলে, তার পিতা মাতা তাকে প্রচুর পড়াশোনা শিখিয়েছে, বিদেশ থেকে আমেরিকা থেকে প্রচুর পাস করিয়ে এনেছে। পাস করে সে যখন দেশে ফিরবে, সেখানে কোম্পানিগুলোতে খবর হয়ে গেছে এরকম একটা জিনিয়াস ছেলে আসছে, সে প্রচুর ডিগ্রি, আমাদের কোম্পানি যদি ছেলেটাকে পায়, এই লোকটাকে, তাহলে প্রচুর আমরা লাভবান হতে পারব। সে এয়ারপোর্টে ল্যান্ড করার সঙ্গে সঙ্গে সমস্ত কোম্পানির রিপ্রেজেন্টেটিভ দাঁড়িয়ে রয়েছে, তাকে অফার দেবে। যেমন আমরা জড়জগতে নিয়ে ফুটবলারগুলোকে, এক একটা ফুটবলারকে অফার দেয়, তোমাকে 1 কোটি টাকা দেবো, তোমাকে 2 কোটি টাকা দেবো, কিনে নেয়। বিদেশের খেলোয়াড়গুলোকে কিনে নেয়, নিয়ে এরা কাজে লাগায়। বাস্তবে এগুলোর মধ্যে কোনো দেশের ছেলেকে তৈরি করতে পারছো না, তুমি কিনে নিয়ে কি করবে, তাহলে মূর্খের বিষয়। যাই হোক, এখন সেই যখন ল্যান্ড করলো, তখন তাকে বিভিন্ন কোম্পানি বিভিন্ন অফার দিতে আরম্ভ করলো, সে বড় মজাই পেল, ভালোই হলো। কিন্তু বাড়ি গিয়ে 5-7 দিনও গেল না, তার কী ঘটনা ঘটলো আমার নিজে জানা, কোটি কোটি টাকার, কত কোটি টাকার মালিক বলতে পারেন, জলন্ধরই থাকে। তার 10 বছর বয়সে প্যারালিসিস হয়ে গেল, ফুল আমেরিকা, রাশিয়া, ফ্রান্স, ইটালি, সব জায়গায় কোনো ডাক্তার তাকে পরিপূর্ণ ঠিক করতে পারল না। কিন্তু সে ভালোবাসে আমার, শ্রদ্ধা করে সাধুগুরু, সে ভজন করে, কিন্তু তার শরীর আর ঠিক করতে পারল না। সেই ছেলেটি আমাকে একদিন বলেছিলেন, আমার কাছে আসতো জলন্ধরে যখন হরিকথা হয়, খুব শ্রদ্ধা করেন, বলছে আমার জ্যাঠার মেয়ে, তার ব্রেন ক্যান্সার হয়েছে, এবং আমরা সমস্ত জায়গায় বিদেশে আমরা ডাক্তারকে বলেছি যে যেসব জায়গা আছে যে যত টাকা লাগলো আমরা খরচা করব, কিন্তু আমাদের এই কন্যাকে বাঁচিয়ে দিতে হবে। কিন্তু তথাপি আমাকে শেষ সময় আমার এখন জানি না আমি কি খবর, অনেক দিন যাই না, বলেছিল ও বেঁচে থাকতে থাকতে আপনাকে কিছু হরিকথা বলতে হবে, অনেক লোক আসবে, ভক্তিজ্ঞান ভারতী মহারাজ থাকবেন, আপনি বক্তা থাকবেন, মহারাজ আশীর্বাদ করবেন। কিন্তু আমি বলেছিলাম তোমাদের বাড়িতে থাকতে পারবো না, আমার আদর্শ নেই ধনী ব্যক্তির বাণীতে। বললো না তলাতে সব আমাদের এরকম, উপরে কেউ নেই, আপনি একা থাকবেন, তাও থাকবো না, ধনী ব্যক্তির বাড়িতে থাকার নিয়ম নেই আমাদের, খাইও না আমি, ভোজনও করি না। যাই হোক এই নিয়ম। এখন তারপরে শুনলাম সেই কন্যা মারা গেছেন। এখন আমার প্রশ্ন হলো যদি অর্থই সমাধান করতে পারে আপনাদের জীবনে, তাহলে তারা কেন পারল না? যদি যদি অর্থই মানুষের জীবনে সমাধান আনতে পারে, শান্তি আনতে পারে, তাহলে কেন আনতে পারল না? এটা কথা। দ্বিতীয় কথা হলো পৃথিবীর মধ্যে যত ধনী দেশ আছে তাদের মধ্যে যে দেশের পার ক্যাপিটা ইনকাম সবচেয়ে বেশি, স্ট্যাটিস্টিক্সে দেখা যাচ্ছে সেই দেশের আত্মহত্যার সংখ্যা সবচেয়ে বেশি। হাউ ইজ দ্যাট পসিবল? আমরা এবার প্রশ্ন করলাম কেন এটা হয়, আপনাদের এখানে তো পার ক্যাপিটা ইনকাম বেশি, আপনারা তো অর্থ দিয়ে সব কিনে নিতে পারেন। এমনকি আমাদের এক কোনো বৃদ্ধ মহারাজ গেছিলেন হরিকথা বলতে, তার সঙ্গে যে রান্না করতে যাচ্ছে শিক্ষিত নয় বিশেষ, আমাকে বলছে ওয়ার্ড বুট কিনে দিন একটু, শিখে পিখে গেছেন। সে যখন চিনি চেয়েছে দশ রকম চিনি দিয়ে দিয়েছে, বললো আমার তো মাথা খারাপ, চিনি চেয়েছি, চিনি চিনি আমরা জানি চিনি দেবে, খুলে দেখে একটাতে কেন সুগার, একটাতে পাইনঅ্যাপেল সুগার, একটাতে অ্যাপেল সুগার। ও বলে মা আমি তো জন্মে জানি না, আমাদের দেশে শুনিনি। তো এইরকম যে আমার বক্তব্য হলো এই যে ধনী দেশ, তথাপি তো এরা সমাধান করতে পারছে না। একমাত্র যদি এই ভারতবর্ষের দিকে তাকানো যায়, তাহলে সেখানে যারা এই ধরনের দিব্যজ্ঞান লাভ করেছেন তারা জগতে সবচেয়ে বেশি সুখী হয়েছেন। সুখ বলে যে কথাটা সেটা আমি ব্যাখ্যা করেছিলাম, সেগুলো বাস্তবিক কোনো ব্যাখ্যা নেই। সুখ কাকে বলে তার ডেফিনেশন কেউ বলতে পারবেন, একটা লোকও বলতে পারবেন, তার ব্যাখ্যা আমি করেছিলাম। ইন্দ্রিয় এবং জড় মনের অনুকূলে যেটা মানুষের হয় ওটাকে বলা সুখ, আর যেই প্রতিকূল হয় বলে এটা সুখ নয়। একটা পশুর পক্ষে যেটা সুখ এটা মানুষের পক্ষে অসুখ হয়ে যাচ্ছে। কাজে এগুলো কোনো কথা না, এগুলো বিচার করে দেখবেন, মানুষের চিন্তাশক্তি হারিয়ে যাচ্ছে। তাহলে প্রহ্লাদ মহারাজের প্রসঙ্গ আলোচনা করতে গিয়ে আমরা দেখলাম মানব জগতের সর্বশ্রেষ্ঠ আদর্শ স্থাপন করেছেন প্রহ্লাদ মহারাজজি। ভক্তিরাজ্যে একটা ল্যান্ডমার্ক, ভক্তিরাজ্যের এমন একটা মাইলস্টোন প্রহ্লাদ মহারাজ, যাকে ভগবান নিজে বলেছিলেন যে কেউ যদি বলে আমাকে জিজ্ঞাসা করে যে আপনার ভক্ত কেমন হয় প্রভু, তখন আমি এই দেখিয়ে দেবো, এই দেখো প্রহ্লাদ, প্রহ্লাদকে দেখেছো, এই আমার ভক্ত। অর্থাৎ নৃসিংহদেব ভগবান বলেছিলেন যে এরা হলো আমার, এই যে নৃসিংহদেব ভগবান বলেছিলেন এই যে প্রহ্লাদ তুমি, তুমি হলো আমার ভক্তের একটা আদর্শ আদর্শ স্থল। কেউ যদি দৃষ্টান্ত এক্সাম্পল চায়, এই দেখো বেশি কথায় কাজ নেই, হিমালয় কেমন, অনেক ফিলোসফি লেখা হল, আরে মশাই হিলাময় হিমালয়টাকে নিয়ে গিয়ে দেখিয়ে দেয়, হিমালয় যত লিখবে বর্ণনা করবে ওটা মাথায় আসবে না, প্রত্যক্ষ যদি দেখিয়ে আনে এরা হিমালয়, হিমালয়ের বীভৎস রূপ, সেই ভয়ঙ্কর রূপ দেখিয়ে আনলে বা এবার একটু কাণ্ডজ্ঞান হয়েছে, এবার মাথাটা আমার নিচু হয়েছে, এবার মনে হচ্ছে আমি একটা পোকামাকড়, হিমালয়ের সামনে দাঁড়িয়ে মনে হচ্ছে আমি একটা পোকামাকড়, কোথায় ভেসে যাব। গেল না কদিন আগে কেদারনারায়ণ, কেদারনাথে ব্যাস সব মুছে দিল, যেমন সিলেটে আমরা লেখা মুছে দিই, সেই সব জায়গাগুলো আমি গেছি, সব হনুমান গুফা আদি সব জায়গা আমি ছিলাম অনেক বছর আগে, এখন আমার চিন্তাগুলো অবাক লাগে, সেই সব জায়গায় কিচ্ছু নেই, মুছে গেছে পুরো পুরো স্লেটে যেমন লেখা মুছে দেয়। ভগবানের পক্ষে সবই সম্ভব, ভগবানের পক্ষে সব সম্ভব। আমরা আলোচনা প্রসঙ্গে এখানে এলাম, খুব তাড়াতাড়ি এগোতে হবে, আমাদের সময়ের অল্পতার জন্য আমি খুব চিন্তিত। আমরা দেখলাম সকালে সপ্তম স্কন্ধ আলোচনা প্রসঙ্গে হিরণ্যকশিপু ভগবানের সঙ্গে অত্যন্ত বিরোধিতা করছে। এ সম্বন্ধে কালকে বিশেষ আলোচনা করব। ভগবানের সঙ্গে বিরোধিতা করছে, ভগবানকে মেরে ফেলবে। আসুরিক প্রবৃত্তি ব্যক্তিগণ যারা নিজেকে স্মার্ট বলে মনে করে, তারা যদি কেউ আমার সামনে আসে প্রমাণ করে দেবো, তাকে প্রমাণ করে দেবো কতটা তুমি মূর্খ, ততটা বোকা। ভগবানকে অস্বীকার করে স্মার্টনেস প্রকাশ করছে, আমি তো বুঝতে পারি না, হাসি লাগে। প্রহ্লাদ মহারাজ সবচেয়ে বেশি স্মার্ট, প্রহ্লাদ মহারাজ সবচেয়ে স্মার্ট। হিরণ্যকশিপু এত বড় একটা অসুর যার ভয়েতে চোদ্দ ভুবন কাঁপে, হিরণ্যকশিপুর নাম শুনলে চোদ্দ ভুবন কাঁপে। সেখানে প্রহ্লাদ মহারাজকে, এই কার শক্তি দিদি কথা বলছি, ঠান্ডাভাবে সে কথা, কোনো এক্সাইটমেন্ট নেই, কোনো টেনশন নেই, স্মার্টনেস তো একেই বল, কোনো টেনশন নেই, পরীক্ষা করলে দেন। সিরিয়াসলি উত্তর দিয়েছেন, কেন? তার কারণ হল তার পরাত্পর অখিলেশ্বর ভগবানের প্রতি পূর্ণ বিশ্বাস, এই জন্যই সে এরকমভাবে উত্তর দিতে পারছেন। নচেত পারতেন, যদি একটু ভয় পেয়ে যেতেন, নার্ভাস হয়ে যেতেন, সেটাকেই বলে আনস্মার্টনেস। জগতের লোক কিছু বোঝে না এসব ব্যাপার। কত সৌভাগ্য আমাদের ভারতবর্ষে জন্মেছি, আমাকে হাজার লোক ডাকলেও আমি বিদেশে, আমার কান ধরি, আমি একদম না, আমি ভালো আছি, আমাকে ছেড়ে দাও, এখানে ভালো আছি, তোমাদের ইচ্ছে হলে আসো, আমি যাব। ভারতবর্ষের মতো দেশে আমি আবির্ভাব হয়েছি, আমি নিজেকে গর্ববোধ করি, সবচেয়ে বেশি আমি আনন্দবোধ করি। আমি চৈতন্য মহাপ্রভু সম্প্রদায়ে গৌড়ীয় মঠের, আমাকে আমার গুরুদেব পরিচয় দিয়েছে, তুমি গৌড়ীয় মঠের একজন, এর চেয়ে বড়ো পরিচয় আপনাদের থেকে কোনো টাইটেল আমি আশা করি না, এটা আমার সবচেয়ে বড় টাইটেল। প্রহ্লাদ মহারাজ তার প্রসঙ্গে এখানে আসছে, হিরণ্যকশিপু শত্রুতা করছেন, হিরণ্যকশিপু তপস্যা করবার জন্য জঙ্গলে চলে গেছেন, জঙ্গলে চলে গিয়ে এমন বীভৎস তপস্যা করছেন, কার তপস্যা? বলছে ব্রহ্মা, ব্রহ্মা তপস্যা করছেন। সে তপস্যাকে ব্রহ্মা যে নিজেই বলেছেন যে তপস্যা তুমি করলে এরা ন ভূতম ন ভবিষ্যতি, কেউ না কোনো দিন করেছে না কোনো দিন করতে পারবে, কোনো দিন ইতিহাসে এরকম নাই, এরকম তপস্যা তুমি করলে। আমরা বাল্মীকিজির তপস্যার কথাও জানি, রত্নাকর দস্যু ছিলেন, পুরো শরীর বাল্মীকি মানে যেটাকে বলে উইপোকা, পুরো শরীরকে পুরো শেষ করে বাল্মীকির মধ্যে বসে রয়েছে। আপনাদের এটা বিশ্বাস হবে না, কলিকালে অন্নগত প্রাণ, একদিন যদি খেতে না দেয় বিছনায় পড়ে যাবে, তখনকার দিনে তা ছিল না। আপনারা শুনেছেন কি এসব বিষয়ে? কোনো দিন শোনেননি? কত রকম কোষ আছে, কোষ মানে টিস্যু, এই তো বলে ইংরেজিতে। তো আমাদের এই আধ্যাত্মিক বিচারের মধ্যে অনেক সূক্ষ্ম বিচার আছে, এর মধ্যে অনেক রকম কোষ আছে, মনোময় কোষ, অন্নময় কোষ, হ্যাঁ অনেক রকম কোষ আছে, এগুলো একটা একটা করে টপকে টপকে যেতে হয়। প্রাণময় কোষ আছে, এই যে প্রাণময় কোষ যেটাকে বলছে, অর্থাৎ মর্যার ভেতরে প্রাণটা রয়েছে, আর তারা মর্যার ভেতরে প্রাণটা রয়েছে, আর মর্যার ভেতরে প্রাণ এই অবস্থায় তপস্যা করে যাচ্ছে, শরীর সব চলে গেছে, রক্ত কিছু নেই, খালি মর্যার ভেতর প্রাণ রয়েছে, তার মধ্যে তপস্যা করে যাচ্ছে, এটা তখনকার দিনে সম্ভব হতো। হিরণ্যকশিপুকে যখন ব্রহ্মাজি, আমি অল্পের উপর সব বলে যাচ্ছি যে ভাইটাল প্রসঙ্গগুলো আমাকে বলতে হবে, যখন ব্রহ্মাজি এসছিলেন তাকে দর্শন দেওয়ার জন্য, তখন দেখতে পাচ্ছেন না কোথায় গেল, কাকি কে আমাকে ডাকছে এসে দেখতে পাই, পরে খেয়াল করলেন সে মন্ত্র ওখান থেকে আওয়াজ আসছে, তখন সেখানে দেখছেন যে বাল্মীকি হয়ে গেছে চারিদিকে, কমণ্ডল থেকে জল নিলেন, দিয়ে ছিটা দিলেন, তার শরীর সের আগের মতো হলো, ব্রহ্মাকে চোখে জল নিয়ে দণ্ডবোধ করলেন, বৎস কী জন্য আমাকে ডেকেছ? বলছে আমাকে অমর বর দিতে হবে। ব্রহ্মাকে বলছেন আমাকে অমর বধ দিতে হবে। বোমা বলছেন অমর বধ দিতে হবে, অমর তো আমি নিজেই নয়, যেটা আমার নিজের কাছেই নেই সেটা তোমাকে কী করে দেবো? বল তা বললে হবে না, দিতে বললে না, তা তো হবে না। অমরবর ছাড়া তুমি যা চাইবে, অমরবর আমার অধিকারে নাই, এছাড়া তুমি যা চাইবে আমি তাই দেবো। বলে না আমার অমরবরই চাইবে, তাহলে আমি তো দিতে পারলাম না, আমি চলি। চলে গেলেন, আবার তপস্যা শুরু করলেন। আবার ব্রহ্মাজি আবার এলেন নিচে, এসে আবার জিজ্ঞেস কি হলো, আবার তুমি ডাকছো, কী ব্যাপার? বলো আমাকে অমরবর দিতে হবে। বলো অমরবর তো পারবো না বলেই দিয়েছি, তাহলে এক কাজ করুন। তা দেখ, ভেবেছে ব্রহ্মা বুড়ো হাবড়া হয়েছে, বুদ্ধি কম, তা আমি বেশি চালাক। এই যে একটু আগে বললাম প্রত্যেক মানুষ নিজেকে চালাক বেশি মনে করে। বললো ঠিক আছে, এক কাজ করুন, আপনাকে অমরবর দিতে হবে না, আপনি এক কাজ করুন, আপনার সৃষ্ট কোনো প্রাণী যেন আমাকে কোনো দিন না মারতে পারে, তথাস্তু, আমাকে যেন কোনো অস্ত্র শস্ত্র কোনো কিছুর দ্বারা কোনো দিন মারতে কেউ না পারে, আশীর্বাদ করুন, তথাস্তু, আমাকে যেন দিনে বা রাত্রে সন্ধে কোনো সময় যেন কোনো সময় আমাকে মারতে না পারে, দিনে বা রাত্রে কোনো সময় মারতে না পারে, আপনি আশীর্বাদ করুন, তথাস্তু। এইভাবে যা যা চাইছেন সব তথাস্তু করে গেলেন, কেবল অমরবরটা দিলেন। ও ভাবলেন, হিরণ্যকশিপু ভাবলেন, ব্রহ্মাকে বোকা পেয়ে আমি ঘুরিয়ে ফিরিয়ে তো সেই তো অমরবরই হয়ে গেল, অমরবর হলো না, ঘুরিয়ে ফিরিয়ে হিসাব করলে তো অমরবরই এটা, ব্রহ্মাকে ভালো বোকা বানালাম। তা ব্রহ্মা চলে গেলেন, যাও। এবার এই তপস্যার ফলে সে যেটা শ্রীমান মহা, আমি যেহেতু শ্রীমদ্ ভাগবতী মহাপুরাণের দর্শনগুলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর যে আদর্শ শিক্ষা তার আলোকে আমি আলোচনা করতে বসেছি, সেই জন্য প্রত্যেকটা ক্ষেত্রেই আমাকে ব্যাক করে যেতে হয় মহাপ্রভু কী বলেছেন। শ্রীমান মহাপ্রভু বলেছিলেন, অসুরও তপ করে তাহে কী বা ফল, অসুরও তো তপস্যা করে তাতে কী হয়, তাতে কি আমাকে পাওয়া যায়? ভগবান বলছেন আমাকে পাওয়া যায়, অনেকেই তো তপস্যা করে, তপস্যা করে কি করে, তপস্যা করে কি হয়, লাভটা কি? তুমি ব্রত তপ উপবাস করছো, সব কিছু করছো নিজের ধান্দার জন্য, শিব ঠাকুরকে জল ঢালছো, একটা ভালো স্বামী পাবো, অমুক তমুক পয়সা পাবো, তো ভগবানের কী সুবিধাটা করলো তোমরা? নৃসিংহ ভগবানকে 20 কেজি দুধের পরমান্ন দিয়ে দিল, আবার কেউ কেউ বলছে এক মন দুধের পরমান্ন দিয়েছিলাম গেল মাসে, মনে নেই আপনার, চোঁচো করে পরমান্নগুলো খেয়ে নিলেন, এখন আমার এই বিপদ, কিছু দেখছেন না আপনি? অর্থাৎ ভগবানকে আমরা গোলামি করতে চাই, প্রকার অন্তর আমরা বলি ভগবান ভগবান সব বলি, কিন্তু অ্যানালিটিক্যাল বিচার করলে দেখা যাবে আমরা ভগবানকে সবসময় এনগেজ করে দিই, একটা একটা সেবা দিয়ে দিই, অর্থাৎ আমাদের চাকর বানিয়ে নিই, বোঝা গেল? আমরা ভগবানকে গোলাম বানিয়ে নিই, গোলামি তো, ভগবান আমাদের রক্ষা করবেন। কিন্তু প্রহ্লাদ মহারাজের চরিত্রে দেখবো, প্রহ্লাদ মহারাজ কোনোদিন একথা বলেননি যে আমাকে দয়া করে এত অত্যাচার করছে আপনি রক্ষা করুন, এই কথাটাও বলেননি। আমাকে আপনি রক্ষা করুন এই শব্দটাও সে কথাটাও বলেননি প্রহ্লাদ মহারাজ, ভগবানের ইচ্ছা হলো রক্ষা করুন, না করুন না করুন। আমরা জড়ভারতজির ইতিহাস দেখি, কদিন আগেই দেখলাম আলোচনা প্রসঙ্গে, জড়ভারতজি মহারাজ মৃত্যু উপস্থিত হয়েছে, প্রাণ প্রাণ চলে যাবে, প্রাণ চলে যাওয়ার সময়ও বলছেন না ভগবানের কাছে, বলছেন না যে ভগবান আপনি এক কাজ করুন, আমাকে রক্ষা করুন, আমি কী অন্যায় করলাম আমাকে যে কাঠগড়ার মধ্যে ঢুকিয়ে দিয়েছে, বলি দিতে যাচ্ছে, ব্যাপারটা কি? এ কথা বলেছিলেন কি, এ কথা কি বলেছিলেন? একবারও বলেন, শুদ্ধ ভক্তের এরকমই বিচার। হিরণ্যকশিপু এভাবে বরলাভ করে সাপকে যেমন দুধকলা খাওয়ালে বিরাট পাওয়ার হয়ে যায়, শক্তি হয়ে যায় আরও 20 বারে, সেরকম এই অসুরকে ব্রহ্মা বর দেওয়ার ফলেতে এই অসুর তার বরেতে আরও শক্তি বেড়ে গেল, তা কেন এবার পাওয়ার বেড়ে গেল, সমস্ত জগৎকে ত্রিভুবনকে কাঁপিয়ে মারছে, দাপিয়ে বেড়াচ্ছে, এত ভয় দেখাচ্ছে, কাউর কথা মানছে না, দেবতাগণকে কোথায় কোথায় ভয় দেখায়, থ্রেট করে, সমস্ত দেবতা ভয়েতে পালিয়ে যায় স্বর্গে ছেড়ে, ওরে বাপ, এর সঙ্গে কে কী করবে, এরকম একটা অবস্থা সৃষ্টি করেছে হিরণ্যকশিপু। সে বলছে আমি শুনেছি যে বিষ্ণুর অধিষ্ঠানের স্থান হচ্ছে গৌ ব্রাহ্মণ শাস্ত্র সাধু এইসব জায়গায় নাকি বিষ্ণু থাকে, তো এগুলোকে কেটে উড়িয়ে দাও, ভক্ত বলে কিছু রেখো না, ব্রাহ্মণ বৈষ্ণব এসব রেখো না, এগুলো সব শেষ করো, আর যত যাগযজ্ঞ সব বন্ধ করো, সমস্ত বন্ধ করো, সব আমাকে অর্চন করো, দেখো আমি চোদ্দ ভবনে একমাত্র অধিপতি, আমার মতো কেউ নেই, আনপ্যারালাল আনবিটেন, আমি হচ্ছে আনপ্যারালাল আনবিটেন, যদি কেউ অর্চন করতে আমাকে কর। কোনো কথা শুনছেন না? জগতের লোক অত্যন্ত তথস্থ হয়ে গেলেন, ভয়ে একেবারে অত্যন্ত চিন্তিত হয়ে পড়লেন, কি করা যায়, কিছু করার নেই, এমন একটা অবস্থার সৃষ্টি হয়েছে, এইরকমভাবে অত্যাচার করতে করতে হিরণ্যকশিপু অত্যন্ত বাড়তে লাগলো, আর পাপের মাত্রা অপরাধের মাত্রা যত বাড়তে থাকে তত তার আয়ু শ্রী ও যশো ধর্ম লোকানা শ্রী সেবচ হন্তিং শ্রেয়াংশ সর্বাণী মহদতিক্রমা, যত অপরাধ করবে মানুষ তার আয়ু কমে যাবে, দেখতে কুৎসিত হয়ে যাবে, হিংস্র ভাব আসবে, তার আয়ু কমে যাচ্ছে, তার সমস্ত কিছু কমে যাবে, তার পুণ্য ক্ষয় হবে, পূর্বে যা করেছিল সমস্ত কিছু গিয়ে মহা যদি গুরুজনগণ আশীর্বাদ করে থাকে সেটাও সব চলে যাবে, যত কিছু মঙ্গলজনক সব কিছু জীবন থেকে মুছে যাবে, থাকবে না অপরাধের ফলে। হিরণ্যকশিপুর আয়ু কমছে, কেন যেহেতু ওইসব করছে, কমুক, ভগবান এইসব কথা বলেছেন, যখনই আমার ভক্তের সঙ্গে গোপ ব্রাহ্মণের সঙ্গে আমার সঙ্গে এইসব বেদ আদি শাস্ত্রের সঙ্গে বিরোধিতা করবে সেই সময় আস্তে আস্তে তার ব্যবস্থা হয়ে যাবে, তার সব কিছু খারাপ, সব কিছু নষ্ট হয়ে যাবে। কথা প্রসঙ্গে বলা ভালো, হিরণ্যকশিপু যখন এই তপস্যার জন্য গেছিলেন, বাইরে গেছিল মন্দরাচলে তপস্যা করতে গেছিল, সেই সময়তে আমাদের এই যে প্রহ্লাদ মহারাজের মা কয়াধু, কয়াধু নিঃসঙ্গ একা, সেই সময় দেবতারা চিন্তা করল এই হচ্ছে সুযোগ, হিরণ্যকশিপু গেছে তপস্যায়, এবার রাস্তা খালি, এবার বলার কিছু নেই, মার মার কাট কাট বলে অসুরদেরকে আক্রমণ করল, এরামই চলছে চিরকাল, আবাহমান কালদের এইটি চলছে, কখনো অসুররা দেবতাকে মারে, দেবতারা অসুরকে মারে, বিষ্ণু ভক্ত ভবের দৈব অসুরস্তৎ বিপর্যয়, যারা বিষ্ণুকে মানেন তার হচ্ছে দৈবভাব সম্পন্ন, যারা মানেন না তো অসুর, এই চিরকাল এই দুটো চলেই আসছে। দেবতা কোনো আক্রমণ করাতে অসুরগণ সব পালাতে লাগলো, কেন রাজা নেই, রাজা চলে গেছে তপস্যায়, সে তো চারটিখানি দশ হাজার বছর তপস্যা মানে চারটিখানি কথা নেই, এই একটা ছেলে খেলা কথা নেই, এখন এই দিকে কয়াধু একা পড়ে গেছেন, এ আর স্বর্গের রাজা ইন্দ্র চলে এসছেন, এসে কয়াধুকে ধরে নিয়ে কিডন্যাপ করে নিয়ে চলে যাবে, এবার চলে যাওয়ার সময় এবার ইন্দ্র এবার সেখানে নারদজি চলে এসছেন, হে রাজন এ কী করছো, এ কী করছো স্বর্গরাজ, এ তো তোমার একে নেওয়া উচিত না, এ তো পরস্ত্রী, বলে সব জানে আমি কিচ্ছু করব না, আমি একে ধরে নিয়ে যাব, খালি আমার আমার অধীনে রাখবো, তারপর এর যে সন্তান আছে প্রসব হয়ে গেলাম ছেড়ব, সন্তানের এই সন্তানটাকে মেরে আমি ছেড়ব, বলুক সন্তানকে মারবি কি, বললো কেন, এর এ তো হিরণ্যকশিপুর বীর্য আছে, তার মানে এ তো অসুর, তাহলে একে মারতেই হবে, নারদজি মহারাজ বলছেন না, এর গর্ভেতে রয়েছে মহাবৈষ্ণব অনন্তের পরিকর, অনন্তের অনন্তের পরিকর, একে মারবে কি, পাগল নাকি তুমি, একদম মারা যাবে না ও, তাই নাকি, বলে হ্যাঁ ছেড়ে দাও, তখন নারদজি তাকে পরিক্রমা করে উল্টে চলে গেল, চলে যাওয়ার পরেতে ইন্দ্র পরিক্রমা করে চলে গেলেন, নারদজি এবার তাকে বললেন মা তুমি এক কাজ করো, এখন তোমার বিপদ স্বামী নেই, যখন তখন কে অত্যাচার করবে, এক কাজ করো আশ্রমে থাকো, আশ্রমে ঋষিবর একটা ব্যবস্থা করে দিলেন, সে আশ্রমে মা রইল, আর নারদজির কাছ থেকে আশীর্বাদ চাইলেন, যে বাবা আপনি ঋষিবার আপনি আশীর্বাদ করুন, আমার স্বামী ফিরে আসা পর্যন্ত যেন আমার প্রসব না হয়, কেন কোন বাচ্চাকে পালন করতে পারবো কি না করবো। নারদজি বললেন ঠিক আছে তাই হবে। এইভাবে যখন হলো তখন নারদজি মহারাজ সেই যে অবসর প্রাপ্ত হলেন সেই সময়তে ওই অনন্তের অনুচর প্রহ্লাদজি মহারাজ যিনি গর্ভে রয়েছেন তাকে লক্ষ্য করে কয়াধু মাকে অনর্গল ভাগবত কথা শোনালেন। আপনাদের প্রতি কাউর বিশ্বাস না হয় সেটা এটা এখনই আমি ভাগবতের সামনে বলছি, কাউ যে বিশ্বাস না করবেন, প্র্যাকটিক্যালি আমি দেখিয়েছি। কোনো মা তাকে যদি অনর্গল এই ভাগবত কথা শোনানো যায় তার যে সন্তানটা যখন হয় সে আশ্চর্য সন্তান হয়, আশ্চর্য সন্তান অনর্গল যে ভাগবত কথা শোনানো যায়। আর যদি গর্ভ কি বলে ওটা গর্ভাধান বলে অনেক বিচার আছে, ওগুলো করলে তো কথাই নেই, সে তো ব্রাহ্মণের মতো হবেই হবে। অবশ্য পিতা সেরকম হওয়া দরকার, নোংরা পিতা হলে তো কিছুই হয় না, পিতা মাতার উপর অনেক কিছু নির্ভর করে। এখানে আমরা দেখলাম প্রহ্লাদ মহারাজকে কেন্দ্র করে প্রহ্লাদ মহারাজকে লক্ষ্য করে নারদজি মহারাজ এই ভাগবত তত্ত্ববিজ্ঞান উপদেশ করেছিলেন। কিন্তু কয়াধুমা যেহেতু স্ত্রী জাতি আবার অসুরকুলের কন্যা তার স্বাভাবিকই চঞ্চল বুদ্ধি, অসুর রাক্ষস এদের বুদ্ধিটা তো স্ট্যাবল বুদ্ধি হয় না, সবসময় অস্থির, কেন কামনা বাসনা কাম যত থাকবে তত মানুষ অস্থির হয়। দেখবেন ভালো করে যে ব্যক্তির হৃদয়ে কাম বলে কিছু নাই তার কত লক্ষ্য স্থির, তার টার্গেটটা কত ফ্রেশ, কত ধীর স্থির তার কথা তার চলা, তার ওটা জগতের কোনো কাম তাকে স্পর্শ করতে পারে না, তাকে দেখেই বোঝা যায় এগুলো লক্ষণ আছে কিছু। সেই জন্য এখানে বলছেন এবার মা কয়াধু এইসব তত্ত্ববিজ্ঞান কিছু মনে রাখতে পারলেন না, অল্প কিছু মনে আছে সব ভুলে গেলেন। কিন্তু এই যে যে শিশুটাকে গর্ভে রয়েছেন তাকে লক্ষ্য করে বললেন সেটা বিথা গেল না। প্রহ্লাদ মহারাজ যখন জন্মগ্রহণ করলেন আবির্ভাব হলেন, প্রহ্লাদ মহারাজকে প্রতিপালন করা হলো অর্থাৎ আস্তে আস্তে বড়ো করা হচ্ছে। সেই সময়তে হিরণ্যকশিপু দেখলেন এই আমার ছেলেটাকে কি ভালো করে শিক্ষা দেব, ভালো করে শিক্ষা দিতে হবে। কোথায় শিক্ষা দিতেন? বলে গুরুগৃহে। আগেকার দিনে গুরুগৃহেতে শিক্ষা দেওয়া হতো, কিন্তু যেই যেহেতু এই গুরুগৃহটা অসুরের গুরুগৃহ, এই গুরুগৃহ বটে কেদেরা অসুরের গুরুগৃহ, এটা তো দেবতাদের গুরুগৃহ না, দেব সমাজের গুরুগৃহ হলে বৃহস্পতির কাছে যেত, আর এখানে যেহেতু অসুরকুলের গুরুগৃহ তাহলে এই গুরুগৃহর মানে হলো কোথায়? এই গুরুগৃহ মানে হলো শুক্রাচার্যের কাছে গেছে, শুক্রাচার্য অসুরকুলের গুরু, শুক্রাচার্যের কাছে শিক্ষার জন্য পাঠানো হলেও শুক্রাচার্য সেই সময় ছিলেন না, দীর্ঘদিন অন্য কাজে গেছিলেন। তার দুই ছেলে সণ্ড এবং অমর্ক শুক্রাচার্যের ছেলে, তাদের কাছে এই প্রহ্লাদ মহারাজকে শিক্ষার জন্য পাঠানো হয়েছিল। প্রহ্লাদ মহারাজ এক ভাই ছিলেন না, প্রহ্লাদ ভাই চার ভাই ছিলেন, প্রহ্লাদ অনুলাদ সংলাদ ইত্যাদি চার ভাই ছিলেন। তার মধ্যে প্রহ্লাদে হচ্ছে অনুপম, তার মধ্যে প্রহ্লাদই হচ্ছে আদর্শ স্থান। প্রহ্লাদের মধ্যে আর প্রহ্লাদ মহারাজকে যখন গুরুকুলে পাঠানো হয়েছে সণ্ড এবং অমর্ক, অসুরকুলে কী শিক্ষা করানো হয় বলে আপনারা তো ভালো জানেন আমার থেকে বেশি, কেন আমরা কী করে ভালো জানব, আপনাদের এই যে কলেজ ইউনিভার্সিটিতে পড়ায় সব অসুরকুলের পড়াতো। হ্যাঁ, তার মধ্যে ঈশ্বরকে যেন না মানা হয়, যত শিক্ষা দেওয়া হবে ঈশ্বরকে ইরেজ করে দাও বা আজকে সব পড়ো, তো এটা অসুরকুলের শিক্ষা। আমরা তো ওপেনলি বলি যেসব ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে রিসার্চ করে বেরোচ্ছে তারা চৈতন্য মহাপ্রভু সম্বন্ধে অকথ্য ভাষা লিখছে, আর আমরা তাদেরকে কিভাবে কথার দ্বারা জুতোর বাড়ি মারছি, তোমরা পড়াশোনা করে বেরোচ্ছ, তোমাদের মতো অমানুষ আর দ্বিতীয় নেই ভগবান সম্বন্ধে মন্তব্য করছে, রিসার্চ করে তা আবার সেটা পাস করছে, ডক্টরেট দিচ্ছে, এই সমাজে আর কি করে তোমরা মঙ্গল আশা করতে পারো। নিজের পিতামাতাকে ছেলেরা মানছে না ভালো তো, এটা মানবেই না। যেখানে পরম পিতা ঈশ্বরকে কেউ মানছে না কেউ মানছে না, যেখানে পিতা মাতাকে কে মানবে, কেউ মানবে না, অত সোজা নয়। তাহলে দেখা গেল এই প্রহ্লাদ মহারাজকে শিক্ষা নেওয়ার জন্য পাঠানো হয়েছিল, আর প্রহ্লাদ মহারাজ এবার শিক্ষা নিতে গিয়ে ওখানে দেখছেন এইসব কী শিক্ষা দিচ্ছে রে বাবা, বলে কি ওষুধের ওষুধের শিক্ষার মধ্যে কি ভাইটাল হলো কি, প্রথম হলো রাজার ছেলে, সে রাজার ছেলে রাজনীতি, রাজনীতি শিখতে হবে, পলিটিক্যাল সায়েন্স, সেই জন্য সেখানে বলছেন কি রাজনীতি, তারপর অর্থনীতি, সমাজনীতি, এগুলো সব শেখাচ্ছে, আর ভগবানের কোনো প্রসঙ্গ নাই। প্রহ্লাদ বলো অবাক, আবার কোথায় এলাম রে বাবা, কী শেখাচ্ছে এখানে, রাজনীতি শেখাচ্ছে, কূটনীতি শেখাচ্ছে, এইসব শেখাচ্ছে, কিন্তু সে অপমান করতে পারছে না, কেন গুরু এরা বাহ্য দৃষ্টিতে যা শিক্ষা দেয় মাদানের যুগের শোনে, কিছু বলেন না। তারপরে অনেক দিন পর শিক্ষা যখন এই যে গুরুদ্বয়, তারা যখন কল্পনা করলেন প্রহ্লাদ মহারাজকে অনেকদিন ধরেই তো শিক্ষা পিক্ষা দিচ্ছি, এবার কেমন শিক্ষা হলো, এবার রাজার কাছে নিয়ে গেলে ভালো হবে, রাজা পুরস্কার দেবে আমাদের, কত কিছু শেখালাম, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, হ্যাঁ সব শেখালাম। তাকে নিয়ে গিয়ে কোলে বলছে বাবার কাছে নিয়ে গেছে, হিরণ্যকশিপু, হিরণ্যকশিপু এরম বসে রয়েছেন সিংহাসনে, প্রহ্লাদকে দেখে আনন্দে আটখানা, একেবারে অসুরও আদর করে, করে না, সিংহের বাচ্চাকে সিংহ আদর করে না, বাঘের বাচ্চাকে করে, তাদেরও প্রীতি আছে। হ্যাঁ, সে বাচ্চাটাকে এরম ভাই নিয়ে কোলে নিয়ে নিলেন, নিয়ে চোখের জল পড়ছে মাথায়, আর মস্তককে এরকম আঘ্রাণ করছেন স্নেহের, করে এবার বলছেন বাবা, বলছেন একদা অসুররাট পুত্রম অঙ্কম আরোপ্য পাণ্ডব প্রপঞ্চ কথ্যতম বৎসমন্যতে সাধু যদ ভবান, ইয়দ ভবান, অর্থাৎ তুমি যেটা ভালো মনে করো, অর্থাৎ যেটা গুরুকে শিখেছ সেরকম একটা কিছু বলো। কেন হিরণ্যকশিপু চিন্তা করলেন, একটা বাচ্চা ছেলে, চার পাঁচ বছরের বাচ্চা, হঠাৎ যদি মেলে এটা বল ওটা বল ভয় পেয়ে যাবে, তাই না, একটা কাজ করি, গুরু গিয়ে তো তুমি কী ভালো শিখেছো বাবা এর বলো তো, বলে যখন বললেন তখন প্রহ্লাদ মা আনন্দের সঙ্গে বলতে আরম্ভ করলেন, প্রহ্লাদ মা আনন্দের সঙ্গে বলতে আরম্ভ কী বললেন, তৎসাধু মন্যে অসুর বর্জ দেহি নাম সদা সমুদ্বিগ্ন দিয়াম সদগ্রহান হিত্বা তোপাতম গৃহমন্দ কূপম বনম গত ইয়দ হরিমাশ্রয়ে, তৎসাধু মন্যে হে অসুর বর্জ দেহি নাম সদা সমুদ্বিগ্ন দিয়াম সদগ্রহান হিত্বা তোপাতম গৃহমন্দ কূপম বনম গত হয়দ হরিমাশ্রয়ে। হিরণ্যকশিপু শুনে চোখ চড়ক গাছ, বলে কি, হ্যাঁ কোথা থেকে শিখল এই বাচ্চাটা, বলছে হে অসুরবর্জ আমি এটাকেই মঙ্গলজনক মনে করি ভালো, যে এই উদ্বিগ্ন যে জগৎ, এই যে জগতে সব মানুষগুলো ঘুরছে তারা উদ্বেগের মধ্যে সবসময় দিন কাটাচ্ছে, এভরি ফ্র্যাকশন অফ সেকেন্ড তাদের কোনো না কোনো টেনশান তারা করছে, এই যে সদা সমুদ্বিগ্ন দিয়া অসৎগ্রহ, যেমন অসৎগ্রহ আক্রমণ করলে কোনো অ্যাস্ট্রোলজার যে মহারাজ আপকা শনিচর বহুত খারাপ হ্যায়, শনিচর বহুত খারাপ, আমি শীঘ্রই আপনি এক কাজ করুন, এখানে নীলাগ্রহণ করুন, আর এখানে তো দেখছি মঙ্গলও খুব খারাপ, মঙ্গলও ভালো না, এই করতে করতে বেচারার প্রায় 50,000 টাকা খুইয়ে দিল এই পাথর আর সোনার এইসব পরে, সে এখন ঘুরছে ব্যবসা বাণিজ্য করবে আর শনিগ্রহকে কাটাবে, শনিগ্রহকে কাটাবার জন্য কত আকাঙ্ক্ষা তাদের। হ্যাঁ, প্রহ্লাদ মহারাজ বলছেন যাকে অসৎগ্রহ আক্রমণ করে সেই অসৎগ্রহের পীড়াতে কষ্টতে সে যখন প্রচণ্ড ধরপড় করে, শনি আক্রমণ করেছে ব্যবসায় লস হচ্ছে, কোনো কিছু হচ্ছে না, ঝামেলা আর ছোটাছুটি করছে, খুব উদ্বিগ্ন, নানারকম কেস কামারি লেগে যাচ্ছে কোর্টে, এই করে প্রহ্লাদ মহারাজ বলছেন দেখো পিতাকে, পিতা বলছেন না, ভালো করে খেয়াল করতে হবে, বলছেন তৎসাধু মন্যে হে অসুরবর্জ, হে অসুরবর্জ আমি এইটাকেই ভালো মনে করি, এই উদ্বেগজনক সংসার থেকে ত্যাগ করে হিত্বা আত্মপাতম, আত্মপাত মানে সুইসাইড করার মতো, যে এই গৃহম অন্ধকূপ, এই গৃহটাকে অন্ধকূপের সঙ্গে তুলনা করা হয়েছে, এর থেকে বেরিয়ে গিয়ে লোকে যদি জং বনে গিয়ে ভগবানের চরণ আশ্রয় করে সেটাকে আমি ভালো মনে করি, এটা বলছেন। এখন আপনাদের মধ্যে প্রশ্ন আসবে, প্রথম কথা হলো সে তাকে পিতাকে পিতা বললো না কেন? পাঁচ বছরের ছেলে পিতা বলাই তো উচিত ছিল, হঠাৎ এই সম্ভাষণটা কেন করলো? অসুরবর্জ্য কেন বললেন? এটা প্রশ্ন আসবে। বলছে একটা মহাজনের প্রত্যেকটা ক্রিয়াকলাপের মধ্যে একটা গোপন রহস্য আছে। প্রহ্লাদ মহারাজ যখন বলছেন তৎসাধু মানে অসুরবর্জ্য দেহি নাম, হে অসুরবর্জ্য দেহধারী জীবগণের মধ্যে আমি সেটাকেই চরম মঙ্গল বলে মনে করি, এই উদ্বেগজনক সংসার থেকে বেরিয়ে গিয়ে জঙ্গলে গিয়ে হরিচরণ আশ্রয় করা, এ প্রত্যেকটা শব্দকে অ্যানালিটিক্যালি ব্যাখ্যা করলে তো রহস্য বেরিয়ে যাবে। প্রথম কথা হলো পিতা বললেন না, অসুরবর্জ্য বললেন কারণ, বলছে যে দেবতা যে ফুলে তো সন্তুষ্ট হয়, শ্মশানকালীকে জবা ফুল না দিলে হবে না, তা আবার লাল জবা ফুল, চায়না রোজ, লাল জবা দিতে হবে, শনি দেবতাকে কী দিতে হবে? অপরাজিতা। এইভাবে প্রত্যেক আলাদা আলাদা দেবতাকে ফুল দিতে হয়। শঙ্কর ভগবানের তো কোনো কথাই নেই, ও তো বোম বলা, ও সব জগতের ভোগকে ভগবানের সেবায় ফেলে দিয়েছেন বলে বলেছেন যা সব কেউ নেয় না, কুকুরে বেড়ালে পেছাব করে ওইগুলো আমাকে দিস, সবচেয়ে বেশি বৈরাগ্য তার, ওই জন্য শঙ্কর ভগবানের কথাই আনছি না, কিন্তু তিনি একটা আলাদা ব্যাপার, তার সম্বন্ধে আলোচনা আমরা করেছিলাম, তার ব্যাপারটা আলাদা, কিন্তু অন্য দেবতা সব যা যা চাই তাই দিতে হবে। হ্যাঁ, এখানে বলছেন যে এই যে হিরণ্যকশিপুকে অসুরবর্জ্য বলা হলো, এর দ্বারা দুটো বিরাট উপকার হলো আমার, এক হলো আমাদের মানে একটা অসুরের উপকার হলো, অসুর বললো দেখো কত বড় শিক্ষা পেয়েছে যে আমাকে সম্ভাষণ করার সময় যে তামিজ বলে একেবারে যে সম্মানটা কত এক্সেলেন্ট দিল, হে অসুরবর্জ্য দেহি নাম, আহা, তার মানে ছেলেটা আমার শিক্ষিত হয়েছে ভালো। হ্যাঁ, এর দ্বারা হিরণ্যকশিপু চিন্তা করলো দেখো অসুরের মধ্যে শ্রেষ্ঠ আমাকে বলেছে, তার মানে কত বড় সে শিক্ষা লাভ করেছে। এদিকে যারা পণ্ডিত ব্যক্তি যারা সাধু তারা হো করে হাসছে, বলে অসুরের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানে হচ্ছে অসুরত্বের শেষ সীমা, অসুরত্বের যে এক্সট্রিম পয়েন্ট সেটা হচ্ছে তুই। তাহলে তাহলে এর দ্বারা সাধুগুলো হাসছে, পুল্লার তো খুব চালো, পুল্লার দ্বারা কীরকম সম্ভাষণ করলো, সাধুগুরু বসে মুচকি হাসছে, বলে ভালো বলেছে তো বেটা। অসুরকুলের মধ্যে সবচেয়ে যে খতরনাক যে রজতম গুণের একেবারে শেষ জঘন্য অবস্থা হচ্ছে তুমি, এই জন্য ওইরম ভাই বললেন, সম্মান দিয়ে বললেন মিষ্টি করে, বলছে তৎসাধু মানে হে অসুরবর্জ্য দেহি নাম, সদা যে উদ্বেগের সঙ্গে রয়েছে এ আত্মপাত সদৃশ্য গৃহ, কোনটাকে আত্মপাত সদৃশ্য গৃহ বলা হয়? যেখানে হরিনাম হয় না, সাধু সমাগম হয় না, কোনো চেতনার কোনো কিছু নেই, চেতনা ড্রপ করতে করতে চেতনা নাবদে নাবদে নাবদে নাবদে, চেতনার যে গ্রেড আছে সেই চেতনা ডিগ্রেড ডিগ্রেডেশন হতে হতে কোন রাজ্যে চলে গেছে, খাবো দাবো নরকে যাব, খাও পিও জিও এনজয় ইয়র সেলফ, এটা হচ্ছে খ্রিস্টান সমাজের, আমরা এখন খ্রিস্টান হয়েছি, খ্রিস্টান সমাজের কাঁটা চামচে খাচ্ছি কুকুরের মতো বিভিন্ন জায়গায় ঘুরছি, এইটি ভদ্রতা, এটাকে যে যত কাপড় খুলে ফেলতে পারবে তত সে ভালো ভদ্র বলে পরিচয় হবে, তত স্মার্ট হবে, আমরা জানতো কাপড় পরাটাই ভদ্রতা, এখন কাপড় খোলাটাই ভদ্রতা হয়ে গেছে, সমাজে উল্টো হয়ে গেছে, কি বলবো। যাক, এখন এখানে বলা হচ্ছে যে যে যে সমাজেতে যে ঘরেতে যে সংসারেতে কোনো মতেই সাধু সমাগম হয় না, সাধুকে বলা হয় এতকাল ধরে শাস্তে এই বিচারটাই আছে, সাধু বৈষ্ণবগণকে বলা হতো সমাজের চক্ষু, আপনারা দেখিছি প্রত্যেক জায়গায় যত বড় বড় মহারাজ ছিলেন, যত বড় বড় মহারাজ তারা সপ্তদ্বীপের অধিপতি ছিলেন, পৃথু মহারাজ, অম্বরীশ মহারাজ, জনক মহারাজ, হু নট, প্রত্যেকে কী ছিলেন? প্রত্যেকে সাধুগুরু বৈষ্ণব, রামচন্দ্র পর্যন্ত, রামচন্দ্র যে স্বয়ং ছিলেন, রামচন্দ্র খুব সাধুগুরু বৈষ্ণবকে সামনে রাখতেন, অত কথা ছেড়ে না, আকবর বাদশাহ যে ছিল সেও বুদ্ধিমান ছিল, তোমরা তার মতো বুদ্ধিমান হতে পারা মুশকিল আছে, সমাজের লোকগুলোকে বলছি যারা রাজনৈতিক নেতা, কত বুদ্ধিমান ছিল আকবর বাদশাহ, সমাজের মধ্যে বড় বড় বিদ্বান ট্যালেন্টেড সব জ্ঞানী গুণী সব বৈষ্ণব সাধু কবি এদেরকে এনে রেখেছেন, তাদেরকে নিয়ে সবার মধ্যে সব সময় জ্ঞানের চর্চা চলত, কখনো গান কখনো বিজ্ঞান জ্ঞান বিজ্ঞানের চর্চা হচ্ছে, কখনো ভগবত চর্চা চলছে। এখন এখানে প্রশ্ন হলো যে সংসারেতে কোনো মতেই আমরা দেখছি কোনো মতে সাধুগুরুর সময় সমাগম হয় না, তার মানে হলো তাদেরকে চোখ খুলে দেওয়ার মতো কোনো ব্যক্তি সে সংসারে যায় না, তাদের চেতনা তাদের অবনতি হবেই হবে, ওই এমন একটা অবস্থা হয়েছে কুকুর বেড়ালের জীবন, যেটা স্বামী মহারাজ বলছেন তোমাদের সংসার হলো ক্যাটস অ্যান্ড ডগস সোসাইটি, কুকুর বেড়ালের সমাজ, স্বামী মহারাজ বলছে, চিৎকার করে বলতেন, যাই হোক ওরা কিছু বলতে পারতো না, প্রমাণ করে দিতেন। কেশব মহারাজ যখন এরকম সবার মধ্যে বলতেন, হাজার হাজার লোক বলছে কার কাছে হরিকথা বলবো, এখানে কিছু চামার বসে রয়েছে, হ্যাঁ চামার আমরা, একবার লড়াই লেগে গেল, চামার বললেন এই সাধু আমরা তো ছাড়বো না। তখন সেখানে যে বুদ্ধি সেখানে যে ছিল আমাদের শ্রীধর গোস্বামী, তিনি বললে এ কি আপনাদের কি চামার বলা হলো, ছাড়বেন না আপনারা ওনাকে, চালাকি করছে আর কি ধরার জন্য, আমরাও ছাড়বো না, এ কি এ কী ভাষা, প্রমাণ করতে হবে কেন উনি বললেন। তারপর আস্তে আস্তে হরিকথা বলতে বললো, আপনি বলুন কেন বললেন, এই সব লোকগুলোকে ভদ্রলোক সব বসে রয়েছে, চামার বললেন আপনি, কি কারণে বললেন। এবার কেশব গোস্বামী আস্তে আস্তে ব্যাখ্যা যখন কমপ্লিট হলো, সবার মুখেতে সেলাই হয়ে গেল, বুঝছে সত্যিই তো আমরা চামার, রক্ত মাংস খাওয়া দাওয়া এই নিয়ে পড়ে রয়েছে, চামার চারা কি। তখন যখন বিচার করে বললেন, প্রমাণ করলেন, দেখো একটা মানুষ কাকে বলে, তোর তো মানুষ প্রমাণ করতে পারবে না, প্রমাণ করে খালি মানুষ, আর কিছু শিক্ষা দীক্ষা অত আমার ডিগ্রির দরকার নেই, খালি এসে এখানে প্রমাণ করো তোমরা মানুষ, এইটি প্রমাণ করতে পারবে না, মানুষ প্রমাণ করতে পারে না মানুষ, এরকম অবস্থা। তাহলে আত্মপাত সদৃশ্য গৃহ বলা হচ্ছে যেখানে কোনোরকম ভাই ভগবান নাম ভগবান চিন্তা সাধুগুরু বৈশ্য আগমন কিছুই হয় না। আজ যমরাজ জী মহারাজ বলেছে তান আনায়ধম আসত ইত্যাদি শ্লোকের ব্যাখ্যা করেছে, তাদেরকে নিয়ে আসো বিমুখ যারা, ইত্যাদি কথা আমি ব্যাখ্যা করেছিলাম আগে। এবার একটা এক্সাম্পল দিলে, উদাহরণ দিলে আরও ব্যাপারটা পরিষ্কার হবে, ব্যাপারটা বোঝা গেল না, অনেক কথা বললাম, আবার অনেকে রাগও হলো এত কড়া কড়া কথা বলল, আমি বলিনি রে বাবা, স্বাস্থ্য রেখা রয়েছে, আমি তো গোলামি করতে বসেছি। বলছেন একটা উদাহরণ দেওয়া হচ্ছে, ব্রজমণ্ডল পরিক্রমা চলছে, ব্রজমণ্ডল পরিক্রমা খুব ধ্যান দিয়ে শুনতে হবে উদাহরণটা, ব্রজমণ্ডল পরিক্রমা তখনকার দিনে কোনো সোজা ব্যাপার ছিল না, জঙ্গল চারিদিকে, পরম পূজ্য মাধব গোস্বামী মহারাজ ব্রজমণ্ডল পরিক্রমা করছেন, অস্মদীয় গুরুপাদ দোষের পরহংস ভক্তিপ্রমোদপুরী গোস্বামী মহারাজও রয়েছেন, ত্রিবিক্রম মহারাজও রয়েছেন, পরিক্রমা করতেন তখন কেমনভাবে না, গাড়ি করে আগে টেন্ট চলে যেত, তাঁবুগুলো যে জায়গা টেন্টটা যাবে যে জঙ্গলে সেখানে গিয়ে টেন্ট ওরা খাটিয়ে ফেলবে, এখান থেকে পরিক্রমা করতে করতে এবার যাত্রী যাবে ততক্ষণে টেন্ট খাটানো হয়ে যাবে, ওরা বসে এবার বিশ্রাম করবে এরকমভাবে। এখন এক এক জঙ্গলে এক রাত বা দেড় রাত দু রাত থাকা হতো, সেটা অবস্থা বিশেষ, যেমন কাম্যনে কাম্যলে দর্শন অনেক বেশি, তিন দিন থাকলেও দর্শন হয় না, এত দর্শন, তো এরকমভাবে করছেন। আর সেই সময়তে তখনকার দিনে ব্রহ্মচারীও সেরকম ছিল, ব্রহ্মচারী এখনকার দিনে এরকম ছিল না, দুর্বল বিরাট পাওয়ারফুল ছিল, সেই ব্রহ্মচারীগুলো রাত্রিবেলা কী করতো, মশাল নিয়ে পাহারা দিত, ঘুম বলে কিছু নেই, গুরু সেবা, চারিদিকে টেন্টের চারিদিকে মশাল নিয়ে পাহারা দিত, কেন কখন শিয়াল চলে আসবে নেকড়ে চলে আসবে, এসে তুলে নিয়ে চলে যাবে মানুষকে, হায়না চলে আসবে, তারা আরো আনন্দের সঙ্গে এক এখানে বন্দুক রয়েছে, বন্দুক আর মশাল পাহারা দিচ্ছেন চারিদিকে। দিদি এতে কী হলো, কোন ফাঁকেতে একটা বুড়ি রাত্রিবেলা তার জলের দরকার পড়েছে, তো বুড়ি তো বলবি তো জলের দরকার, সে বুড়ি বলেনি, বুড়ি কী করেছে, সে কুয়ার কাছে চলে গেছে একা একা, আর অন্ধকার সব দিকে, করতে করতে ওই কুয়ার কাছে গিয়ে বালতি নিয়ে দুর্বল বুড়ি জল নিতে গেছে, আর বালতি জল দিয়ে যেই টা খেঁচ মেরেছে, আর পেছনে ছিল পেছল, পেছল পেয়ে পাটা নিচু হয়ে গেছে, ও উল্টে গিয়ে কুয়ার মধ্যে পুরো চলে গেছে, একবারে কুয়া কুয়াতে পড়ে গেছে, কুয়ায় পড়ে গো গো গো জল খাচ্ছে বুড়ি, বুড়ি এবার মরবে, সাধুদের বদনাম হয়ে যাবে, সাধুদের পরিক্রমা, বুড়ি মারা গেল, ভগবান কি সহ্য করবে। সেই সময় হঠাৎ একটা ব্রহ্মচারীর কি জলের দরকার পড়ে গেছে, বাথরুম পেয়েছে না কী করেছে কে জানে, সে আবার ছুটে, সে আবার জলের জন্য গেছে, গিয়ে বলে কী গো গো করে কেন, খিদি দেখে এখানে কোনো অনেক সময় পড়ে যায়, বাঘ পড়ে যায়, তারপরে শিয়াল পড়ে যায় জলের মধ্যে, সবাইকে হইচই করে ডেকে যে জলের মধ্যে আওয়াজ হচ্ছে, গিয়ে দেখে উমা বুড়ি পড়ে গেছে, গিয়ে জল খাচ্ছে, সবাই হইচই পড়ে গেছে, এসে বুড়িকে কী করে তোলা যায়। গ্রামের লোক তো অনেক দূরে গ্রাম, হই হই সব গ্রামের লোক চলে এসছে, বলে এবার দাঁড়ো বুড়িকে তুলতে হবে। সে সাহস ব্যক্তি কোনো মতে কায়দা করে সে বুড়িকে তোলা হলো, একবার তুলে সে জল ফল পেট থেকে বার করা হলো, বেঁচে গেল, মরেনি। পরদিন সকালবেলা যখন আরতির পরেতে যাত্রা শুরু হবে, ওই জঙ্গল থেকে আবার যাত্রা, সেই সেই পরম যে মাধব গোস্বামী মহারাজ এবং শিলা ভক্তিপ্রমোদ পুরী গোস্বামী সুন্দর একটা টপিক্স বললেন, হরিকথা, বলে দেখুন কালকে যে ঘটনা ঘটেছে তার দ্বারা ভগবান আমাদেরকে কী সুন্দর শিক্ষা দিলেন। বলে কী শিক্ষা দিলেন বুঝতে পারল, বুড়ি জলে পড়ে গেছে এটা তুলে দেওয়া হয়েছে, এতে আবার কী শিক্ষা পেল সাধুরা? বলে হ্যাঁ, এইখানে একটা বিরাট শিক্ষা ভগবান দিলেন। বলে কী? বলে মাধব গোস্বামী মহারাজ বলছেন, আমার গুরু মহারাজ ছিলেন অশ্বিনী গুরুপা ভক্তিপ্রমোদ পুরী গোস্বামী মহারাজ, বলছি দেখুন ভগবানের কী বিধান। প্রথম কথা হলো সাধুদের বদনাম হবে, আমরা রয়েছি, আমাদের এখানে একটা মারা গেল, এই বদনাম ভগবান সহ্য করলেন না, মরারই কথা ছিল কিন্তু বুড়ির। আচ্ছা যাই হোক, এখন বুড়িকে বাঁচিয়ে দিয়ে ভগবান সুন্দর শিক্ষা দিলেন কি, মানে যাত্রার পার্টিগুলোকে এমন এমন জায়গায় টেন্ট করা হতো যেখানে অন্তত মিষ্টি জল কিছু পাওয়া যায়। কেন, জল ছাড়া চলবে কি, রান্না হবে, খাবে, শৌচকর্ম করবে, তাহলে এখানে মিষ্টি কুয়া ছিল। তা এখন বলছেন মহারাজ, এইখানে মিষ্টি জলের কুয়া, আর এই জল বুড়ি নিতে গেছিলো পড়ে গেছে, আর সেইখানে একটা সাধুও জল দরকার বলে সেখানে গেছে। আচ্ছা যদি ধরুন এটা বদ্ধ কুয়া হতো, এই এই কুয়ার মধ্যে মিথেন গ্যাস থাকে, মিথেন গ্যাস তলার মধ্যে পচে গেছে, তা সেই কুয়া গ্রামের সব লোক জানে এটা এটা হচ্ছে বাতিল কুয়া, এই বাতিল কুয়াতে কেউ যায় কি? বাতিল কুয়া থেকে গ্রামের প্রান্তরে পড়ে থাকে, বাতিল বাতিল কুয়ার কাছে কেউ যায়, বাতিল কুয়া কি যাবে, বিরাট বিরাট ব্রজমণ্ডলে আমরা যখন সূর্যকুণ্ডে ছিল বিরাট বিরাট কুয়া, বিভৎস কুয়া, সে মানে কুয়া যদি কেউ পড়ে যাওয়া হয় একসঙ্গে পঞ্চাশ জন লোক কুয়া চারিদিকে বসে কাজ করতে পারবে, এত বড় বড় কুয়া, সেই জলই সব করতে হবে। এখন প্রশ্ন হলো, যদি ওটা ধরুন ওটা যদি অকেজো কুয়া হতো, মহারাজ বলছে যদি ওটা অকেজো কুয়া হতো, ওখানে মিষ্টি জল পাওয়া যায় না, বাতিল কুয়া, তাহলে ওইখানে যদি বুড়ি এখন পড়ে থাকতো, তাহলে কি কোনো সাধু জল নিতে যেত? হলো ওটা বাতিল কুয়া, ওখানে যায় না, তাহলে ওই বুড়ির উদ্ধার সম্ভব হতো না। এখন এইখানে যেহেতু মিষ্টি জল পাওয়া যায়, সেহেতু সাধু গেছে, ঘটনা ক্রমে তাকে বাঁচিয়ে দিয়েছে। সেরকম যে সংসারে সাধুগুরু বৈষ্ণব আনুকূল্য হয়, আদর হয়, সেখানেই সাধুরা যায়, যেখানে তাড়িয়ে দেয় ও যায় না, তাহলে সেই সংসার অন্ধকূপ সদৃশ্য, সেখানে কেউ যদি কষ্ট পায়, স্বামী মারা গেছে, কোনো বিপদ হয়েছে, অসুখ বিসুখ, কোনো ভাতেই তত্ত্বজ্ঞান দেওয়ার মতো কোনো ব্যক্তি যায় না, তারা খায় দায় আর পচে পড়ে থাকে। বোঝা গেল কী বাবা? তাহলে ভগবান এই ছোট এই ঘটনাটার দ্বারা কী সুন্দর শিক্ষা দিলেন। নারদজি মহারাজ বলছেন, হিরণ্যকশিপু, নারদজি মহারাজ বলছেন হিরণ্যকশিপু রেগে একেবারে আগুন হয়ে গেছে, এত রেগে গেছেন যে বলছেন, এই গুরুকুলের দুই ছেলেকে বলছেন যে গুরুপুত্রদ্বয়কে, কী শিক্ষা দিয়েছেন আমার এই ছেলে দুর আমার এই ছেলেটাকে, যাতে এই ধরনের কথা সুত্তা বলছেন, সুত্তা পুত্র গির দৈত্য পরপক্ষ সমাহিতাহা, বিষ্ণুর কথা বলছে দেখে রেগে আগুন হয়ে গেল। যাহাস বুদ্ধির বালানা বিদ্যতে পরবুদ্ধিবি, একটা বাচ্চা তার কোনো জ্ঞান নাই, অপরের বুদ্ধির দ্বারা এর বুদ্ধির ভেদ করে দিল, বুদ্ধিভেদ হয়ে গেছে, তাই জন্য সে কোথায় আমাদের কথা অসুরকুলের ছেলে, সে আমার ছেলে কোথায় বিষ্ণুর কথা বলবে, কোথায় উল্টোপাল্টা কথা বলছে, কোথায় আমাদের কথা বলবে, বিষ্ণুর কথা বলছে। এইভাবে হিরণ্যকশিপু রেগে মেগে একেবারে বলে, যাও ছেলেকে ভালো করে শিক্ষা দিয়ে নিয়ে এসো। আবাস তাকে শিক্ষা দেওয়ার জন্য অনেক কথা বললেন, বলে এত সমস্ত রেগে গেছেন, কুলাঙ্গার এই ছেলে কোথা থেকে এরকম ছিগল, বেত নিয়ে ওকে পেটাবো আমি, যাই হোক কোনো মতে শান্ত আবার পাঠিয়ে দিল। পাঠিয়ে দেওয়ার পরেতে আবার তাকে তার গুরুদ্বয় গিয়ে জিজ্ঞাসা করলেন যে আমরা তো এসব শিক্ষা দিই নাই, কোথা থেকে তুমি পেলে? প্রহ্লাদ মহারাজকে জিজ্ঞাসা করছেন, যাই হোক অনেক কিছু প্রশ্ন করলেন। করার পরে আবার তাকে কিছুদিন পরে ভালো শিক্ষা দিয়ে আবার তাকে আবার সেই গুরুগৃহে আবার সেই গুরুগৃহ থেকে আবার সেই হিরণ্যকশিপুর কাছে নিয়ে যাওয়া হয়েছে। হিরণ্যকশিপু আবার তাকে কোলে নিয়েছেন, আরোপ্যম অঙ্কম অবঘ্রায় মূর্ধনি অশ্রুকলাম্বুবি, অশ্রুকলা ফেলে জলে আর বিকশিত বদনায়বের মুখ হেসে বললেন, বলছেন কি করলেন? আবার প্রশ্ন করলেন, প্রশ্ন করছেন, প্রহ্লাদ অনুচ্চতাম তাতো স্বাধীতম স্বাধীতম কিঞ্চিত উত্তমম, তোমার নিজেদের অনেক কিছু শিখলে পড়াশোনা করেছ তো, কালে নৈতাবতায়ুষ্মন যদ অশিক্ষৎ গুরুর ভবান, গুরুর কাছ থেকে তুমি যা শিখেছ সেরকম ধরনের কিছু ভালো শিক্ষা আমাকে শোনাও তো দেখি, এই কথা বললেন। প্রহ্লাদ মহারাজ চিন্তা করলেন, আমি সত্যতে প্রতিষ্ঠিত, আমাকে যখন বলেছেন গুরুর কাছে কী শিখেছ, কী শিখেছ সেটা বলো। প্রহ্লাদ মহারাজ চিন্তা করলেন যে সব শিক্ষাগুলো এই যে ষণ্ড এবং অমর্ক যে আমাকে দিচ্ছে, এরা তো বাস্তবিক গুরু নয়, যে বৈষ্ণব সেই গুরু, এছাড়া কেউ গুরু হয় না। তো এরা শিক্ষা যা দিয়েছে সেই শিক্ষাটা উনি বললেন না, উনি চিন্তা করলেন আমার বাস্তবিক গুরু তো নারদজি মহারাজ, নারদজি মহারাজ থেকে আমি যা শিখেছি সেটাই বলবো কেন, আমাকে আমি সত্যতে বলছি আমাকে ওই যে গুরুর কাছে যা শিখেছ, তো গুরু বলতে আমি নারদজিকে জানি, এরা তো বাস্তবিক গুরু নয়। তখন বলতে আরম্ভ করলে প্রহ্লাদ এবার চিৎকার করে বলতে আরম্ভ সুন্দরভাবে, শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম অর্চনম বন্দনম দাস্যম সক্ষম আত্মনিবেদনম ইতি পুংসার পিতা বিষ্ণু ভক্তিশ্চেত নবলক্ষণা ক্রিয়েত ভগবতী অধ্যা তন্মন্দে অধিতমোত্তমম। পিতাকে বলছেন শ্রবণম কীর্তনম বিষ্ণুস্মরণম পাদ সেবনম অর্চনম বন্দনম দাস্যম সক্ষম আত্মনিবেদনম, এই সব নববিধা ভক্তি সাক্ষাৎ পরাত্পর অখিলেশ্বর বিষ্ণুর চরণে যদি কৃত হয় করা হয় তাকে আমরা আমি মনে করি এটা হচ্ছে অধিতম উত্তমম, যত অধ্যায়ন আছে তার মধ্যে সবচেয়ে বড় শিক্ষা এটা হবে। এরকমভাবে যখন বললেন তখন হিরণ্যকশিপুতে একেবারে আরও অবাক হয়ে গেলেন, আরে আবার সে একই কথা বলছেন, রেগে আগুন হয়ে কি করলেন গুরুপুত্র, এবার সে রেগে গিয়ে মানে গুরুপুত্রগুলোকে গালাগাল দিতে আরম্ভ করলেন, কী করেছ ব্রহ্মবন্ধু, কী মেতত্ত্বে বিপক্ষম শ্রেয়তা অসতা অসতাম গ্রাহিত বালো মমান মম অনাদৃত দুর্মতে, আমাকে অনাদর করে তোমরা কী শিক্ষা দিয়েছ, অসার অসার শিক্ষা দিয়েছ, কী শিক্ষা দিলে এই ছেলেকে? গুরুপুত্র বলছে বিশ্বাস কাঁপতে আরম্ভ করেছেন, গুরুপুত্র কাঁপতে আরম্ভ করেছে, এক্ষুনি তো কেটে ফেলবে, এ তো অসুর রেগে এক্ষুনি কাটারি চালিয়ে দেবে গলা, কাঁপতে কাঁপতে বলছে বিশ্বাস করুন রাজন, আমরা শেখাইনি আমরা শেখাইনি আমরা শেখাইনি সব নমত প্রণীতম না প্রণীতম, আপনি যে বলছেন অন্য কেউ শিক্ষা দেবে, অন্য কী করে শিক্ষা দেবে, আমরা যেখানে ছেলেপেলেগুলোকে রাখি সেখানে অন্য বাইরের কেউ আসতেই পারে না, নমত প্রণীতম না পরপ্রণীতম সুত বদতি এস তবেন্দ্র সত্র নৈসর্গিকীয়ম মতিরস্ব রাজন নিজচ্ছমন্যু কদদাস মান, আমাদেরকে এরকম জঘন্য কথা বলবেন না, আমরা বিশ্বাস করুন আমরা এসব শিক্ষা দিই নাই, আর আমাদের ওখানে যে অন্য লোক লুকিয়ে চলে গিয়ে ওইসব শিক্ষা দেবে তারও কোনো সম্ভাবনা নেই, ন মত প্রণীতম ন পরপ্রণীতম সুতো আপনার যে ছেলে বদতি এস এইসব কথাগুলো বলছে, তবেন্দ্র শত্রু আপনার শত্রুর কথা বলছে, এটা নৈসর্গিক ইয়ম মতিরস্ব রাজন, এর নৈসর্গিকই জন্ম থেকে এর এরকম হত তাকেও না, হ্যাঁ নৈসর্গিক ইয়ম মতিরস্ব রাজন, এর জন্ম থেকে এর ভাব এরকম, জন্ম থেকে এর বুদ্ধি এরকম। রাজা বললেন তা কী করে হয়, বোঝা, হ্যাঁ, আমাদের প্রতি ফলে এরকম ক্রোধ দেখাবেন না, আপনার রাগ সংবরণ করুন। এইভাবে নারদজি বলছেন, গুরু নৈব প্রতিপক্ত ভূয় আহাসুর সুতম নোচে গুরুমুখিয়াম তে কুত অভদ্রা সতীমতি। প্রহ্লাদকে বলছে, এই যদি গুরুদ্বয় বলছে তোকে এইসব শেখায়নি, কোথা থেকে এইসব শিক্ষা পেলি বল? এই গুরুরা বলছেন যে এসব শিক্ষা দেখাননি, কোথা থেকে এইসব শিক্ষা পেলি তুই? হ্যাঁ, প্রহ্লাদ মা হাত জোর করে, প্রহ্লাদ মা যে কোনো টেনশন নেই, স্মার্ট একদম। মতির্ন কৃষ্ণে পরত শতভা মিথ বিপদে তো গৃহ ব্রতানম আদান্ত গভীর বিশতাম তমিশ্রম পুনঃ পুনঃ চর্বিত চর্বনানম মতির্ন কৃষ্ণে পরত শতভা। অসুররাজকে বলছে, অসুররাজ হরিভক্তি অত সোজা নয়, মতির না কৃষ্ণে পরত শতবা, নিজের ইচ্ছায় বা জগতের বাইরের কোনো লোক এসে আমাকে ভক্তি দিয়ে অত সোজা নয়। মতির না কৃষ্ণে পরত শতবা, কেউ বাইরের লোক দিয়ে দেবে এ হবে না। মিথ বিপদে গৃহ, বিশেষ করে যারা গৃহব্রত, বিশেষ করে যারা গৃহব্রত ধর্মেতে অবস্থিত, তারা খায় দেয় আর নরকে যায়, এই তাদের চিন্তা। গৃহব্রত যাদের, যারা গৃহেত রয়েছেন, যাদের গৃহব্রতটা গ্রহণ করেন নাই, যারা হরিব্রত গ্রহণ করে রয়েছেন, তাদের কথা আমি বলছিলাম। বলছেন মিথ অভিপদ, মিথ অভিপদ্যে তো গৃহব্রতানম অদান্ত গৌবীর বিশতাম তমিশ্রম, তারা অদান্ত, তাদের ইন্দ্রিয় এবং মন নিজের বশীভূত নয়, তারা সংসারে থেকে খালি নরকের কাজই করে এবং নরকে চলে যায়, কখনো কখনো কিছু মঙ্গল কাজ করে। অদান্ত গভীর বিষতম তমিশ্রম, আস্তে আস্তে তারা তমতে নাবদে নাবদে তমসা অন্ধকারে চলে যায়। তারা পুনঃ পুনঃ চর্বিত চর্বানান, পুনঃ পুনঃ চিবিয়ে ফেলা জিনিসগুলো সেটাকে আবার চিবোচ্ছে। প্রহ্লাদ মহারাজের উদাহরণটা বোঝবার বিষয় খুব গভীরভাবে। একটা কুকুর দীর্ঘদিন ধরে কোনো খাওয়া পায়নি, বেশ বেশ কয়েকদিন, যেখানে যা পায় তো খায়, পায়নি খাওয়া। সে ঘুরতে ঘুরতে একটা শুকনো হাড় পেয়েছে, অনেক দিনে গরুর হাড় না কিসের হাড়, সেটা নিয়ে গিয়ে গাছের তলায় বসে আই আই করে চিবোচ্ছে, কুকুরের কুকুরের এই হাড়টাকে চিবোচ্ছে। এখন চিবোতে চিবোতে ওর গাল গাল শুকনো হাড়, এখন কবেকার হাড় কে জানে, গালটা ছিঁড়ে গেছে ওই হাড়ের খোঁচা লেগে। সে খাচ্ছে আর বলছে, বাহ কত আরাম লাগছে, কেন ওর নিজের মুখের রক্ত গাল চিড়ে গিয়ে ভেতরে যাচ্ছে, আর ও বলছে বাহ ভালোই টেস্ট, যত ভালো লাগছে, দু হাত দিয়ে এরকম ধরছে আর আবার ভালো করে আরও খাচ্ছে। এই করতে করতে কুকুরটা ওই হাড়ের পেছনে চিপতে চিপতে সারাদিন কাটিয়ে দিচ্ছে। সেরকম সাংসারিক জীব, যে সুখগুলো সাংসারিক সুখ, সেই সুখগুলো যারা করে নিয়েছে, তারপরেও বলছে আরও সুখ চাই। এই চেবানো সুখগুলোকে আবার চিবোচ্ছে, ওই কুকুর যেমন চিবিয়েছে। প্রহ্লাদ মহারাজ পুনঃ পুনঃ চর্বিত চর্বানানম, চিবিয়ে ফেলা জিনিসকে সজনেটা, একবার সজনেটাকে চিবিয়ে ফেললে পরে ফেলে দিলে আর থেকে রস বেরোয়, হয় না? এইভাবে গৃহব্রত ধর্মর ব্যক্তি যারা আছে তাদের কোনোদিনই এই, আপনি বলছেন কোথা থেকে পেলে, আপনি বলছেন তো কোথা থেকে এইসব পেলে, আরে মতির না কৃষ্ণে পরত শতবা মিথ বিপদে গৃহব্রতানাম অদান্ত গভীর বিশতাম তমিশ্যম পুনঃ পুনঃ চর্বিত চর্বানানাম। তারপর বলছেন, নতে বিদু স্বার্থ গোতিম হে বিষ্ণু দুরাশয়াজে বহিরর্থমান অন্ধায়থান্ধৈরুপনীয়মানম তেয়ো পিসেচতন্তমুরুধাম নিবাধ্যা নতে বিদু স্বার্থ গোতিম হে বিষ্ণু দুরাশয়াজে বহিরর্থমানিন অন্ধায়থন্ধৈ রূপনীয়মানম অন্ধায়থন্ধি রূপনীয়মানম স্তেয়পি সিচতন্ত মরুদম নিবাধ্যা। আপনি বলছেন কোথা থেকে পেলেন? এই যে গুরুদ্বয় এরা তোকে বলেনি তো কোথা থেকে পেলি, আর এই গুরুদ্বয় কোথা থেকে বলবে, এরা তো নিজেরাই অন্ধ। এই যে দুজন গুরু যার কাছে আমাকে শিক্ষার জন্য পাইছে, ন তে বিদু স্বার্থ গতিম হি বিষ্ণু দুরাশয়াজে বহিরার্থমানি দুরাশয়া। আমি আগেই বলেছি মনোরথে ন সত ধাবত বহি হরৌ অভক্তস্য কুত মহদ্গুণা মনোরথে ন সত ধাবত বহি। বলেছিলাম মনোরথে বসে লোক কোনো জায়গায় চলে যাবে, যে কোনো খুশি চলে যেতে পারে, নোংরা জায়গায় চলে গেল মনোরথে বসে, মনের রথ আছে, ট্যাক্স লাগে না, ভাড়া লাগে না, টুক করে চলে গেল। সেখানে বলছেন মনোরথে বসে যে কোনো জায়গায় যাওয়া যায়। আর এরা এই যে গুরুদ্বয় তাদের কথা বলছেন না, জগতের কাছ থেকে শিখেছি আমি এসব। দুরাশয়াজে বহিরর্থ মানিন, দুরাশয়াজে বহিরর্থ মানিন, এরা তো বহিরর্থ মানি, এদের ইন্দ্রিয় গ্রাম এবং মন, পঞ্চকর্মেন্দ্রীয় পঞ্চ জ্ঞানেন্দ্রীয় এবং মন একাদশ ইন্দ্রিয় সব বাইরের দিকে ছুটছে, বহির বিষয়ে পাঞ্চাল পাঞ্চাল ক্ষেত্রে এরা বাইরের দিকে ছুটছে। হবে যে অন্তর্মুখী কোনো দৃষ্টিই নেই, যে অন্তর্মুখী এদের দৃষ্টি করে একটু চুপচাপ বসি, অন্তরে কী হয়েছে কিছু ভাই, পাঞ্চাল দেশে ঘুরে বেড়াচ্ছে, শব্দ স্পর্শ রূপ রস গন্ধ। আর এরা অন্ধ আপনার, এরা বাস্তবিক চোখ আছে বলে মনে হচ্ছে না, এই দুটো চোখ, এই দুটো চোখ দিয়ে কী দেখা যায়, এই দুটো চোখ দিয়ে কী দেখা যায়। ওই জন্য প্রহ্লাদ হচ্ছে অন্ধা যথান্ধই রূপনীয়মানম, একটা অন্ধ একজন অন্ধ ব্যক্তি যদি আরেক অন্ধ ব্যক্তিকে নিয়ে কোনো জায়গায় বেড়াতে বেরোন তাহলে সমূহ বিপদ, একে তো নিজে দেখতে পায় না, আর আরেক অন্ধ ব্যক্তিকে নিয়ে বেড়াতে বেরোলো তো পড়বে, হুমড়ি খেয়ে পড়বে, কোথাও গাড়ি অ্যাক্সিডেন্ট হোক। তাহলে অন্ধা যথেন্দ্রই রূপনীয় মানম তেই অপি শিষ্যতান্ত মুরুদামনি, এরা তো উরুদামনি বদা, এরা হচ্ছে মায়ার প্রভাবে এমনভাবে এদেরকে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে মায়াদেবী, মায়ার ত্রিগুণ, এরা অন্ধ। এদের দ্বারা আমি এসব শিক্ষা পেয়েছি, আপনি ভাবলেন কী করে। তারপর শেষ উত্তর দিচ্ছেন নৈশাং মতিস্তাবৎ উরুক্রমাঙ্ঘি স্পেশতি অনর্থ অপগম যদর্থ মহি অসাম্পাদ রজৌবিষেকম নিষ্কিঞ্চনানম ন ভৃণীতু যাবৎ। এবার হিরণ্যকশিপু উত্তর দিচ্ছেন নৈশাং মতিস্তাবৎ উরুক্রমাঙ্ঘি স্পৃশাত্তনর্থ অপগম যদর্থ মহি অসাম্পাদ রজৌবিষেকম নিষ্কিঞ্চনানম ন বৃণীত যাবৎ ন এষাং মতি। আপনি আমাকে বলছেন যে এই তোর মতি এদিকে গেল কি করে, জেনে রাখুন ন এষাং মতি, এই যে বুদ্ধিটা দেখছেন মতি, নৈশাং মতি স্তাবৎ উরুক্রমাঙ্গি স্পৃশতি, হে সুরবর্য ততক্ষণ পর্যন্ত মানুষের এই যে বুদ্ধি বিবেক ভগবানের চরণকে স্পর্শ করে না, নৈশাং মতি স্তাবৎ উরুক্রমাঙ্গি স্পৃশতি, উরুক্রম মানে ভগবান, ভগবানের চরণ কমলকে স্পর্শ করতে পারে না। অনর্থ অপগমর, আমার ভেতরে অনর্থগুলোকে দূরীকরণের জন্য যে মেডিসিন আছে, জগতের এই যে বদ্ধজীবগুলোর, জগতের এই যে বদ্ধজীবগণের যে দূষিত বুদ্ধি অনর্থ, এই অনর্থগুলোকে দূরীকরণের জন্য যে মহা ঔষধি পাওয়া যায় সাধুগুরু বৈষ্ণবের চরণরজ, এই পরমাংশ গুরু বৈষ্ণবের চরণরজ যতক্ষণ না আপনার মাথায় কাউ না পড়ে তার বুদ্ধি কখনো শুদ্ধ হয় না। নৈশাং মতি স্তাবৎ উরুক্রমাঙ্ঘ্রি স্পৃশ্যত্তনর্থাপগম যদর্থ মহি অসাংপাদ রজোভিষেকম নিষ্কিঞ্চনানম ন বৃণীত যাবৎ। যতক্ষণ এই মহি অসাম মহৎ ব্যক্তিগণের পাদরজবি পাদরজে পায়ের ধুলিতে যতক্ষণ অভিষেক না হচ্ছে, স্নান না করছ, নিষ্কিঞ্চন ব্যক্তিদের চরণ ধরে যতক্ষণ অভিষিক্ত না হচ্ছে ততক্ষণ তাদের চরণরেণী কবৃণীতে বরণ না করছো ধুলি নিয়ে মাথায় না, ততক্ষণ বুদ্ধিশুদ্ধ হওয়ার কোনো রাস্তা নেই। এইভাবে হিরণ্যকশিপু অত্যন্ত ক্রুদ্ধ হয়ে গিয়ে দাঁতে দাঁত চেপে চিন্তা করছেন কি করবেন, এবার ছেলেটাকে কি করবেন, এই ছেলেটাকে বিভৎসভাবে এবার সে তর্জন গর্জন করছে, অসুরকুরের কুলাঙ্গার এটা, যেমন ক্যান্সার হলে পরে, পছন্দ হলে পরে আঙুলটাতে ক্যান্সার ধরেছে, সে আঙুলটাকে রেখে দিয়ে কোনো যত্ন করে লাভ হবে? বুদ্ধিমানের কাজ? যদি যে অংশটাতে ক্যান্সার হবে পছন্দ ধরবে সে অঙ্গটাকে বাদ দাও, ওটাকে না আমার অঙ্গ থাক এটা হবে না। হিরণ্যকশিপু বলছেন যে অঙ্গেতে পছন্দ ধরেছে সে অঙ্গটাকে কেটে বাদ দিতে হয়, সে অঙ্গটা রেখে দিলে বাকি সব অঙ্গ নষ্ট হয়ে যাবে। এ অসুর কুলের কুলাঙ্গা এ পড়লাম কোথা থেকে এসব শিখলো? একে মারো কাটো, সব অসুরদেরকে বলছে শুল দিয়ে মারো কাটো, ছিন্দি ভিন্দি ইতিবাহ দিনে সব চিৎকার করে আসছে মারো ওকে, মেরে উড়িয়ে দাও। প্রহ্লাদ মহারাজের কিছুই বিকার নেই, আর মারতে আসছে অসুর কল, এরম শুল চালাচ্ছে, এরম শুল চালাচ্ছে শরীরে, শুল লাগছে না, দেখছে শুল এখান দিয়ে এখানে বেরিয়ে প্রহ্লাদ মহারাজ বসে রয়েছে আনন্দ। প্রহ্লাদ মহারাজ তো কোনো দেহ নয়, সূক্ষ্ম আত্মা, দেখতে মনে হচ্ছে দেহ, কিছুই করতে পারছে না। প্রহ্লাদ মহারাজকে বলছে একে বিষ, বিষ দাও, বিষ কালকুট বিষ খাইয়া মেরে ফেলো, এই ছেলে দরকার নেই আমার, কী করবো এই ছেলে দিয়ে, এই ছেলে দিয়ে কী হবে, মেরে ফেলো। কালকুট বিষ দিল ধরে নিয়ে গিয়ে, কালকুট বিষ কিছু করতে পারলো না। পাহাড়ের ওপর থেকে জঙ্গলে ফেলে, সমুদ্রে ফেলে দাও, অবপাতন বলা হয়, ওপর থেকে ওকে ফেলে একবারে ওখান থেকে জোর করে ফেলে দাও পাহাড়ের শৃঙ্গ থেকে একবারে সমুদ্রের মধ্যে, তাও দিল কিছু হলো না। পাহাড়ের গুফাতে ঢুকিয়ে দাও, ঢুকিয়ে পাথর চাপা দিয়ে দাও, নিঃশ্বাস বন্ধ মরে যাক, সেটাও করলো, জি হলো না। বলে কী রে বাবা, এত অত্যাচার করেছে। লাস্টে হরিকাকে বললো তার বোনকে, এই তুই তো আগুনের থেকে তুই কৃপা পেয়েছিস, তা আগুন তোকে পোড়ায় না, এক কাজ কর, আগুন জ্বেলে দিচ্ছি, তুই আমার ছেলেটাকে নিয়ে বস, এবার চা আগুন জ্বেলে দিচ্ছি, তুই বেঁচে থাকবি, আগুন পুড়িয়ে দেবে, ওকে ভালোই হলো। এবার এই পরিচালনা করে বিবেচনা করে হরিকাকে নিয়ে প্রহ্লাদ, হরিকা প্রহ্লাদকে নিয়ে বসে বলল, চারিদিকে আগুন জ্বালিয়ে দেওয়া হলো, এর ফলে কি হলো, উল্টো হয়ে গেল, আগুন গেল রেগে। আগুন বললে এটা মহাভাগবত বেটা, তোকে আমি এই জন্য আশীর্বাদ দিয়েছিলাম যে তোকে পড়াবো না, এবার তোকেই পড়াবো বেটা, বলে এবার ওকে পড়ালো। প্রহ্লাদ আগুনের মৃত্যু থেকে এরম ভাই বেরিয়ে চলে এলো। সপ্না রাজার তো মাথা খারাপ, এ কী এমন ব্যাপার, এ দৈব ব্যাপার আছে, একে মারা যাচ্ছে না, পাঁচ বছর ছেলে একটা থাপ্পড় দিলে পড়ে যায়, একে এত কিছু করে মারতে পারছি না। তখন হিরণ্যকশিপু ভীত হয়ে গেল, নিশ্চয়ই কিছু ব্যাপার আছে, এমন একটা ব্যাপার আছে, নিয়ে মরছে না কেন তো বুঝতে পারছি না। এই করে প্রচণ্ড চিন্তিত হয়ে পড়ল, কি করা যায়, হায় হায় হায়। এদিকে এই প্রসঙ্গটাকে গড়াচ্ছে, এর মধ্যে আমার মধ্যিখানে একটা প্রসঙ্গ বাকি রয়ে গেছে, এটা অবশ্যই বলতে হয়। সেটা হচ্ছে প্রহ্লাদ মহারাজ যখন গুরুকুলে থাকতেন, গুরুকুলে যখন শিক্ষকগণ অন্য অন্য কাজে চলে যেতেন, তখন তারা পাঠশালার ভেতরেই থাকতো, বাইরে যেত না। পাঠশালার অন্য অন্য ছেলেগুলো প্রহ্লাদ মহারাজকে ঘিরে বসে পড়তো, বলতে বলতে প্রহ্লাদ বন্ধু তুমি কোথা থেকে এইসবগুলো শিখেছো, ভালো ভালো কথা বলো তুমি, শোনা শুনতে খুব ভালো লাগে, কোথা থেকে শিখেছো এগুলো আমাদের একটু বলো। তখন সেখানে প্রহ্লাদ মহারাজ এবার তাদেরকে ছোটো ছোটো বালকগুলো সব ছোটো ছোটো বালক, এবার তাদেরকে ওই সব শিক্ষা দিতেন, সুন্দর শিক্ষা শিক্ষা দিয়ে বলতেন প্রহ্লাদ উবাচ। প্রহ্লাদ বলছেন হে বালকগণ, আমার বন্ধুগণ শোনো, কৌমার আচয়েত প্রাজ্ঞ ধর্মান ভগবতা নিহ দুর্লভম মানুষম জন্ম তদপি অধ্রুবম অর্থদম। হে বালকগণ বন্ধুগণ শোনো, মানুষ্য জীবন অত্যন্ত সুদুর্লভ, বহু সৌভাগ্যক্রমে মানুষের মানুষজনই পাওয়া যায়, আর তার উপর কখন চলে যাবে তার ঠিক নেই, সুদুর্লভ। আর তার জন্য শাস্ত্র বলছে অত্যন্ত কৌমার বয়স, যখন বাচ্চা চার পাঁচ বছর বয়স তখন থেকেই ভক্তি শুরু করে দিতে হয়, ভক্তি শুরু না করলে হবে না। আর জড়জগতের যেসব সুখের ইন্দ্রিয় সুখের বিষয়গুলো নিয়ে রয়েছ, জড় ইন্দ্রিয়ের ভোগ, সেগুলো দেখো যে কোনো জনিতেই পাওয়া যায়। সুখম ঐন্দ্রিয়কম দৈত্যা দেহ যোগে না দেহী নাম সর্বত্র লভ্যতে দৈবাদ যথা দুঃখম অযত্নতা। তোমরা বলো, বালকগুলোকে বলছে বালকগুলোকে, তোমরা বলো তোমরা কেউ দুঃখ চাও, বলো না আমরা চাই, তাহলে দুঃখ আসে কেন, শরীর খারাপ হয়, রোগ হয়, কত কিছু বলে, তাই তো বলে সুখ দুঃখ তো কেউ চায় না, আসে কেন। ওই যে বলছে দেখো এই যে যেটাকে সুখ দুঃখ বলো, যেটাকে সুখ বলো, তোমরা সুখ পাওয়ার জন্য ব্যস্ত হও, সে সুখম ঐন্দ্রিয়কম দৈত্যা দেহ দেহ যোগেন দেহিনাম সর্বত্র লভ্যতে, যে কোনো পশু জন্মে যাবে সেখানেও এক ধরনের ভোগ আছে, মানুষ্য জন্মে অন্য রকমের ভোগ, ভোগ সব জন্মে আছে। কাজে এই ভোগেতে ব্যস্ত হয়ে যাওয়াটা কোনো বুদ্ধিমানের কাজ হবে না। তাহলে কি করব বলো তো? বলে দেখো, যখন বাচ্চা ছেলে জন্মায়, জন্মার পর তারপর মায়ের দুধ খেয়ে খেয়ে বড়ো হয়, তারপর কমে কমে খেলতে শেখে, খেলে ধুলে সময় কাটায়, আট দশ বছর তারপর পড়া শুরু হয় ভালো করে, পড়া শুরু করলো, পড়া হওয়ার পর একটুখানি যুবা করলো, তারপর আরও হায়ার এডুকেশন যায়, আবার রোজগার করে নিয়ে আয়, টাকা পয়সা নিয়ে আয়, এই সব শুরু হয়। এই জন্য আমাদের এই প্রহ্লাদ মহারাজ এই যে ব্যাখ্যাগুলো, এটা আমাদের ভক্তিবিনোদ ঠাকুর সুন্দর বলেছেন, বালক হইয়া খেলিনু বালক সমে, কমে দিনে দিনে বালক হইয়া খেলিনু বালক সমে, এইভাবে আস্তে আস্তে কীর্তন করেছেন, করে বলছেন, তারপরে পাঠ পড়ি অহরহ, তারপর বলছি আমি বড়ো হলাম, বড়ো হয়ে অন্য অন্য কাজ পড়ে গেল, দায়িত্ব পড়ে গেল, ব্যাস সংসারের, হ্যাঁ এবার বলছেন লাভ না হইল কিছু ঘটিল জঞ্জার, কিসের সংসারে এই ছায়াবাজি পায়, ইহাতে মমতা করি বৃথাদিন যায়, এইভাবে কীর্তন লিখেছে প্রহ্লাদ মহারাজ। সেইগুলো সব বর্ণনা করলেন, বলে দেখো সংসারের লোকগুলো, বন্ধুগুলোকে বলছেন দেখো, ছোটো ছোটো ছেলেগুলোকে দেখো, মানুষগুলো কীরকম, আস্তে আস্তে বড়ো হয়, মা বাবা বড়ো করে, শিক্ষা দীক্ষা লাভ করলো, কি শিক্ষা লাভ করলো, জড়জগতে ভক্তি তো লাভ করলো না, তারপর কি করে বাবা, দেখো কি করে ভাই, বলছে তাদের বা বিবাহ হয়, বিবাহ হলে বা স্ত্রীর সঙ্গে ভালোবাসা হয়, তারপর কথাবার্তা হয়, আর তারপরে আস্তে আস্তে আবার সন্তান হয়, আরও বেশি জ্বলা, আবার বেশি বন্ধন হয়ে গেল। সেখানে এই জন্য প্রহ্লাদ মহারাজ সুন্দর সে উদাহরণ দিয়ে বলছেন, বলছেন কথম প্রিয়ায়া অনুকম্পিতায়া সংযম রহস্যম রুচিরাংশ মন্ত্রাণ, বলছেন সুহৃত সুত স্নেহ শীত শিশু নাম কলাক্ষরানা মনোরক্ত চিত্ত, বলছে সুহৃত সু তৎ স্নেহ স্নেহশীত শিশুনাম কলাক্ষরানাম অনুরক্ত চিত্ত, বলছে সকাল থেকে রাত পর্যন্ত গাধার মতো পরিশ্রম করছে, এত পরিশ্রম, সকাল থেকে উঠে ঘুম থেকে উঠে পরিশ্রম করলো, স্ত্রী বলছে যা বাজার যাও শিগগিরি, মনে নেই বাজার করনি কালকে, কিছু নেই আমি রান্না করবো কি, অফিসে সব সব করে দিল, করে সেসব করে আবার বলে কেরোসিন ফুরিয়ে গেছে, গ্যাস ফুরিয়ে গেছে, ছেলের ফিস জমা দাও, এইসব নানা রকম ফিরিস্তি শুনে সে মাথা খারাপ, কোনো মতে দুটো মুখে দিয়ে গেল, এবার বাসেতে প্রচণ্ড বি ঝুলতে ঝুলতে যাচ্ছে বাঁদর ঝোলার মতো, গিয়ে স্বস্তির অফিসে গিয়ে এবার বসলো, বসে কোনো মতে চা জল খেয়ে বসে এবার অফিসের গোলামি করলো, আবার সেই বাঁদরের মতো বাঁদুর ঝোলা, আমার বলতে বাঁদুর ঝোলা, বাঁদুর যেমন ঝুলে থাকে, এলো, যাওয়ার সময় ঝগড়া হয়ে গেছে স্ত্রীর সঙ্গে, যাও এসব বলে অনেক কিছু ঝগড়া ঝাঁটি হয়ে গেল, হয়ে গেলে কী হবে, আবার অফিস থেকে যখন ফিরলো, তারপর যখন অফিস থেকে ফিরলে বাচ্চাটা আওয়াজ পেয়ে বাবা বাবা করে যেই গেটের সামনে এলো, ব্যাস কোলে নিয়ে একটা দু চারটে চুমু, ব্যাস সব কষ্ট ভুলে গেল, স্ত্রী ওগো এসে গেছো বসো, বলে চা জলখাবার সব দিয়ে দিল, সব কষ্ট চলে গেল, বলে সংসারে আর কোনো কষ্ট নেই, এবার সুখ। তো এইভাবে প্রহ্লাদ মহারাজ বলছেন কথং প্রিয়ায়া অনুকম্পিতায়া সংযম রহস্যম রুচিরাংশ মন্ত্রাণ, গোপনে বসে বসে সুন্দর নিজেদের মধ্যে পরামর্শ, কত ছোট ছোটো কথা, বলে কত আনন্দের কথা এইসব, বলে এবার বন্ধন হয়। এইভাবে ওরা বুঝতে পারে না যে আস্তে আস্তে কী কর কী করছে, উপস্থ জিহ্বা এবার সমস্ত ইন্দ্রিয়গণ আস্তে আস্তে বন্ধন দশেই যাচ্ছে। হে বালকগণ শোনো, ভালো কথা আমি বলছি শোনো, শুনলে মাজবে, সেটা কি দেখো, অচ্যুতকে ডাকো, বলি অচ্যুতকে কোথায় পাবো, অচ্যুতকে আমরা ডাকবো, বলো অচ্যুত সব সোজা, অচ্যুত সবার ভেতরে আছে, অচ্যুত ভগবানকে আরাধনা করা সবচেয়ে সোজা, কোনো বাইরের ফলমূল কোনো কিছু কিছু সব ভেতরেই বসে রয়েছে, নহি অচ্যুতম প্রণয়ত ভবায় আসো সুরাত্মজা, অচ্যুতকে আরাধনা করো, কষ্ট নয় বাইরে কিচ্ছু নয়, বহু আস বহু কষ্টের কোনো দরকার নেই, বলছে আত্মত্বাৎ সর্বভূতানাম সিদ্ধিত্বাৎ ইহ সর্বতঃ, বলছে আত্মা যখন সর্বভূতে থাকে পঞ্চভূত যেমন সর্বভূতের মধ্যে ঢুকে রয়েছে, কেউ যেন দেখতে পারে না, সেরকম হরি সর্বভূতে আছে। কোথায় চাও, তোমার ভেতরেও রয়েছে, মনে আছে, খালি চোখ ভালো ভগবানকে ডাকো, ভরজন হয়ে যাবে। নহি অচ্যুতম প্রণয়ত ভবায়াস সুরাত্মজা আত্মত্যাৎ সর্বভূতানাম সিদ্ধিত্বাৎ ইহ সর্বত, সমস্ত বস্তুতে হরিময় জগৎ যেখানে তোমার বিশ্বাস হবে সেখান থেকে প্রকট হবে না, যেখানে তোমার বিশ্বাস থাকবে সেখান থেকে দেখবে বেরিয়ে পড়িয়ে পড়বে ভগবান। তারপরে এইসব করার পর হিরণ্যকশিপু এবার ফেড আপ হয়ে গেছেন, ছেলেটাকে কিছু সারা জগৎকে কাঁপিয়ে দিলাম, চোদ্দ ভুবন কাঁপে আমার, আর কোথাকার একটা ছেলে এলো পাঁচ বছরে, তাকে আমি কোনো কিছু করতে পারছি না, নিয়ে আসো ছেলেটাকে, শুনি নিয়ে আসো সামনে, আজকে হেস্ত নেস্ত হয়ে যাক, ওই একদিন কে আমারই একদিন, যাও নিয়ে এসো ছেলেটাকে নিয়ে এলো। এবার এসে বলছে এই হিরণ্যকশিপু বলছে এই যাদেরকে অত্যাচার করতে বলেছিল অসুরগণ সব মেরেছিল কিছু করতে পারেনি, এখন ফেড আপ তাকে বন্দি করে রেখেছিল আবার নিয়ে এসছে, এই এত বড় বড় যে কথা বলিস, হরি রক্ষা করো, হরি রক্ষা কোথায়, হরি হরি কই, সর্বত্র তিনি আছেন, তিনি সর্বত্রই বিরাজমান আছেন, রাগ বড় বড় কথা সর্বত্র বিরাজমান, ছোট মুখে বড় কথা, কোথায় বিরাজমান আছো, কোথায়, এখানে আছে এই স্তম্ভেতে বল, স্তম্ভেতেও তিনি আছেন, যেই এ কথা বলেছেন তখন কি বলছে, যদি প্রমাণ করতে না পারিস তাহলে এই যে তরোয়াল দেখছিস এর সামনে আমি কেতে উড়িয়ে দেবো, জস্তয়া মন্দ ভাগ্যত বলছেন, জস্তয়া মন্দ ভাগ্যক্ত মদন্য জগদীশ্বর কাসৌ যদি স সর্বত্র কস্মাত স্তম্ভে না দৃশ্যত দৃশ্যতে, তোর ভাগ্য কহ খারাপ হয়েছে, জগদীশ্বর বলে আমাকে ছাড়াও জগতের কাকে তুই মানিস, মদন্নত মদন্য অন্য জগদীশ্বর তুই মানিস, কাসৌ কোথায় সে, যদি সর্বত্রই থাকে এ স্তম্ভতে কস্মাত না দৃশ্যতে, স্তম্ভতে দেখা যাচ্ছে না কেন বল, সোহম বিকথ মানস্য শিরহ কায়াদ হরামিতে গোপায়েত হরিস্তাদ্য যস্তে শরণমীপ্সিতম, গোপায়াতে হরিস্তাদ্য যস্তে শরণমীপ্সিতম, যা শরণে তুই গেছিস যে বাঁচবে বাঁচাবে বলে বলে করছিস, আজকে তোর গলা আমি এই কাটলাম বলে, এই যে যা শরণে গেছে বাঁচাক দেখি, বাঁচা কে আছে তোর বাঁচাক বলে প্রহ্লাদ মা এবার সঙ্গে সঙ্গে কী করলেন, হিরণ্যকশিপু গিয়ে এবং দূরত্বৈর মুহুর অর্ধয়ন রুষা সুতম মহাভাগবতম মহাসুরহ খর্গম প্রগিজ্জ উৎপতিত বরাসনাত স্তম্ভম ততারতিবলহ সমষ্টিনা, সিংহাসন থেকে এক ঝাঁপ মেনে নামলেন, নেবে একেবারে কী করলেন খর্গ নিয়ে নামলেন, খর্গম প্রগিজ্জ উৎপতিত বরাসনাত স্তম্ভম ততারতি বলম সমষ্টিনা, এক হাতে তরল এক হাতে এরকম জোরে করে মা একবার বমাক্কা ধমাক্কা দিলেন একেবারে, কোথায় স্তম্ভেতে, স্তম্ভেতে হিরণ্যকশিপুর মতো ব্যক্তি যদি একটা যদি মক্কা মারে তাহলে সেটা যে ত্রিভুবনকে কাঁপিয়ে দেয়, তা স্তম্ভের অবস্থাটা কী হয়, ঝনঝন করে সব পটিক স্তম্ভ ভেঙে একেবারে গুঁড়ো গুঁড়ো হয়ে গেল, আর তার মধ্যে হা হা হা হা করতে নৃসিংহ ভগবান কি যায়, নৃসিংহ ভগবান এবার বেরিয়ে পড়লেন সেখান থেকে, নৃসিংহ ভগবান কেন বেরোলেন, ভাগবত শাস্ত্র বলছেন সত্যম বিধাতুম নিজভিত্ত ভাষিতম ব্যক্তিঞ্চ সর্বভূতে ব্যক্তিঞ্চ সর্বভূতে ভূতেষু অখিলেশ অখিলেশু চ আত্মনা, বলছেন সত্যম বিধাতুম নিজভিত্ত ভাষিতম নিজের যে ভিত্ত, এই যে আমার প্রহ্লাদ কথাটা সত্য বলেছে আমি সর্বভূতে আছি, এটা যদি এখন আমি প্রমাণ না করি তাহলে হবে না, সত্যম বিধাতুম নিজভিত্ত ভাষিতম আর ব্যক্তিঞ্চ ভূতেষু অখিলেশু চ আত্মনঃ, আমি যে সর্বভূতে সত্যিই আছি এটা প্রমাণ করার জন্য কি করলেন, বলছেন বলছেন অদৃশ্যতা অদৃশ্যতা অতি অদ্ভুতম, বলছেন হ্যাঁ বলছেন অদৃশ্যভাবে সে ভেতর থেকে ধোঁয়ার মতো কি হলো, অদৃশ্য অদৃশ্য তাত্তদ্ভূত রূপম উদ্বহন স্তম্ভে সভায়াম ন মৃগম ন মানুষম নায়ম মৃগ নাপি নরো বিচিত্রমাহ কিম এতত নৃমেগন্ধ রূপম মীমাংস মানস সমুত্থিত অগ্রতে নৃসিংহ রূপম স্তদলম ভয়ানকম। নিজের মনের মধ্যে বিচার করছে যে এটা কী, এ তো মানুষও দেখছি না আবার সিংহও দেখছি না, কীরকম ধরনের আর্ধেক সিংহ আর্ধেক মানুষ, এবার কোথা থেকে এলো? এরম বিচার করছেন মীমাংস মানস সমর্থিত অগ্রে সামনে এদিকে ধোঁয়ার মতো এবার ভগবান উঠেছেন ভেতরে, আর নৃসিংহ শ্রীনৃসিংহ রূপস্তদলম ভয়ানকম, আর ভয়ঙ্কর নৃসিংহরূপ এবার দর্শন দিয়েছেন ভগবান নৃসিংহরূপে, ভয়ঙ্কর রূপ বলছে এবার তাকিয়ে রয়েছে খালি, এবার কী এটা একটা কী দেখছি, প্রচণ্ড একটা আগুনের মতো দেখছি তাপ, আরে বাপ রে বাপ, আগুনের মতো যেরকম যে আগুন উঠলে পরে যেরকম হয়, প্রতপ্ত চামি করচণ্ড লৌচনম স্ফুরত সটা কেশর জিমৃত জিমৃতাননম, বলতে বলছেন কি প্রতপ্ত চামি করচণ্ড লৌচনম স্ফুরত সটা কেশর জিমৃতাননম করাল দংষ্টম করবাল, বলছেন করাল দংষ্টম করবাল চঞ্চল ক্ষুরান্ত জিহ্বম ভ্রুকুটি মুখোলবণম স্তব্ধর্ধকর্ণম গিরিকন্দরাদ্ভূতম ব্যত্তাশ্যনাশম হনুভেদ ভাষ হনুভেদ ভীষণম। এইভাবে দিবিস্পৃশৎকায়ম অদীর্ঘ পিবরম অদীর্ঘ পিবর গ্রীব উরু বক্ষস্থল বক্ষস্থল অল্প মধ্যমম। এইভাবে নৃসিংহদেবের রূপের বর্ণনা করছেন প্রতপ্ত চামি করচণ্ড লৌচনম, যার চোখগুলোকে মনে হচ্ছে সূর্যের মতো জ্বলছে এরকম, প্রতপ্ত চামি করচণ্ড লৌচনম আর স্ফুরত ছটা কেশর, এই কেশরগুলো যেন হচ্ছে উড়ছে, মেঘগুলো কেরা উড়িয়ে দিচ্ছে এরকম বিভৎস। করাল দংস দাঁতগুলো একেবারে কড়াল করাতের মতো দংস দা দাঁত, আর জিহ্বাকে মনে হচ্ছে খুঁড়ের মতো কেটে দেবে, লকলক করছে জিহ্বা। ভ্রুকুটিটাকে এরকম করেছেন একেবারে ভ্রুকুটি এরকমভাবে ট্যাঁ করেছেন, বিভৎস রূপ, কানগুলো খাড়া হয়ে রয়েছে এরমভাবে ভেরো বেরিয়ে আসছেন, নখ এরকমভাবে চারিদিকে ধীরে ধীরে ওখানে এগিয়ে আসছেন। হিরণ্যকশিপু একেবারে ঘাবড়ে গেছেন, কী ব্যাপার হলো, এ কোনোদিন দেখিনি এরকম। তথাপি কী করলেন, যেন আগুনের মধ্যে পতঙ্গ যেমন ঝাঁপ দেয় সেরকম তরোয়ালটাকে নিয়ে এক ঝাঁপ দিলেন, পতঙ্গ যেমন আগুনে ঝাঁপ দেয়, লড়বেন এবার কে এটা দেখি, এ তো হরি বলেছে হরিকে কেটে উড়িয়ে দেবো। এইভাবে চিলের সঙ্গে যেমন লড়াই হয় এরকম বলছে, এরকম বিভৎস লড়াই হচ্ছে, বিভৎস লড়াই এখন হচ্ছে। এইভাবে করতে করতে কী করলেন, অনেকক্ষণ ধরে যেমন কীরকম বলছেন, ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে যে বেড়ালগুলো মাঝে মাঝে কী করেন, ইঁদুরগুলোকে ঘরে খপ করে ধরে, আবার একটু ছেড়ে দেয়, আবার দৌড়া আবার ঠুক করে ধরে, আবার ছেড়ে দেয়, খেলা মজা করে এই রকম ধরনের বিভৎস। এই করতে করতে কী করলেন ভগবান, কী করলেন সঙ্গে সঙ্গে এবার তারপরে শেষে কী করলেন, লড়াই করতে করতে ওকে এরমভাবে ধরলেন, ধরে এরকম বাহুতে রাখলেন, কোথায় না ঘরে না বাইরে, সে বারান্দার মধ্যে রেখে কী করলেন এরকম এই স্থান এবার বিদীর্ণ করে দিলেন। বিদীর্ণ করে বলছেন ভগবান কী কী করলেন, দাঁড়ি বলছেন দাঁড়ি উরুম আপত্য দদার লীলায়া নখৈর যথা যথা আহিং গরুর মহাবিষম, বলছেন দাঁড়ি অর্থাৎ দ্বারের মাঝখানে যে ঘরে না বাইরে সেখানে কী করলেন, দাঁড়ি উরুম আপত্য দাঁড়িতে বসে উরুর মধ্যে এরকম ফেললেন, আর দদার লীলায়া লীলা করতে করতে এরকম হাসতে হাসতে এরকম ফেলে দিলেন। কীরকম যেমনভাবে গরুর ভগবান সর্প বড় বড় সর্পকে শাসন করে, নখ দিয়ে ছিঁড়ে ফেলে সাপগুলোকে, সেরকমভাবে ধরে ছিঁড়ে ফেললেন। এবার নখের দ্বারা উৎপাটিত হৃদয় মানে ভেতর উৎপাটিত হয়ে গেল, অন্ত্রমালি ভেতর থেকে যে অন্ত যে গেলেকে নখের সঙ্গে তুললেন, আর সমস্ত রক্ত ফিনকি দিয়ে উঠে যে বিভিন্ন জায়গায় ছিটে গেছে, বিভৎস রূপ ধারণ করেছেন। এবার কি করা যায়, সবাই ভয় পেয়ে গেছেন। অসুরগণ যত ছিল সব এবারে একসঙ্গে অ্যাটাক করে আক্রমণ আরম্ভ করলেন, বলে আমাদের মালিককে মেরে ফেলেছে, আমাদের রাজাকে মেরে, সব একসঙ্গে আরম্ভ করলেন, যে যেখানে পাচ্ছে ছুরি কাটারি আরম্ভ করলেন, শূল নিয়ে মার মার মার মার করে। এবার নৃসিংহ ভগবান কী করছেন, এরকম করে এক একটাকে এরকম হাওয়া দিচ্ছেন, যেমন ওড়াচ্ছেন পোকামাকড় ওড়ায়, ওরকম ওড়াচ্ছেন, এরকম সব শেষ করে এক একটা চাপড় মেরে মেরে। সব হয়ে যাওয়ার পর যখন ভগবান সব করে, এবার আস্তে আস্তে চারিদিকে তাকাচ্ছেন, আবার বসে পড়েছেন, ভালো করে বসে পড়ার পর ব্রহ্মা আদি সব কাঁপতে কাঁপতে একবার বলছে, এবার তো ভগবান এবার আস্তে আস্তে বসেছেন, সবাই মিলে গিয়ে এবার স্তুতি করতে আরম্ভ করছে ভগবানকে। ব্রহ্মা স্তুতি করলেন, রুদ্র স্তুতি করলেন, সমস্ত বিদ্যাধর থেকে আরম্ভ করে মানবগণ, গন্ধর্ব, প্রজাপতি, যক্ষ, রক্ষ, সব দেবতা, সিদ্ধা, মানুষা, সবত পিত পিতৃগণ, সবা বৈতালিকা, কিন্নর, বিষ্ণু, পার্শ্বদা, উঁচু, সবাই একটা একটা করে একে একে করে খালি প্রার্থনা, হে ভগবান, হে ভগবান, কি অবস্থার মধ্যে পড়েছিলাম আমরা, হায় হায় হায় হায়, এ অসুর আমাদের সর্বনাশ করেছিল, আজ আমরা আপনার কৃপাতে রক্ষা পেলাম, দয়া করলেন আপনি, বড় উপকার করলেন, আহা। এইভাবে যখন বলতে বলতে সমস্ত প্রার্থনা করলেন, তখন নৃসিংহ ভগবান এবার কি করেছেন, বসে রয়েছেন সেখানে, লক্ষ্মী লক্ষ্মীমা ঠাকুরানী বলছেন, বাবা রে এই বিভৎসরূপ, আমি এখন প্রভুর কাছে যাব না, যেতে চাইছেন না। তখন সবাই মিলে ব্রহ্মা আদি সব দেবগণ প্রহ্লাদকে আদর করে বললেন, বাবা প্রহ্লাদ, তোমার জন্যই ভগবান এসছেন, আবির্ভাব হয়েছেন, তুমি যাও, তোমাকে তুমি গেলে কোনো চিন্তার কিছু নেই, তুমি গেলে মনে হয় ঠান্ডা হবে। প্রহ্লাদম প্রসয়াম আসো, হ্যাঁ ব্রহ্ম্য ব্রহ্মাবস্থিত মান্তিকে, ভগবান যখন যেখানে আছেন সেখানে প্রহ্লাদম প্রসয়াম আসো ব্রহ্মাবস্থিত মান্তিকে, তা তো প্রসময় পেতি স্বপিত্রে কুপিতম প্রভুম, তোমার পিতার প্রতি তো রাগ করে তিনি এসছেন, তো তুমি গেলে আমার মনে হয় শান্ত হবে, একটু যাও। প্রহ্লাদ মহারাজ স্মার্টলি চলে গেলেন, একবারে স্মার্টলি গিয়ে কী করলেন, নৃসিংহ ভগবানের কাছে গিয়ে এরম দেখে বাচ্চা ছেলে, মাতারা নিজে করে প্রমাণ করে সঙ্গে সঙ্গে সাষ্টাঙ্গ পড়ে গেলেন, পরে গিয়ে দণ্ডবোধ করছেন প্রভুকে। প্রভু আর সহ্য করতে পারে, একটা বাচ্চা কুচি ছেলে সে দণ্ডবোধ করছে পায়ের তলা, সপাদ মূল পতিতম তমর্ভকম বিলক্ক দেবহ কৃপয়া পরিপ্লুত উত্থাপ্য সৃষ্ণির অদধাত করাম্বুজম কালাহি বিত্রস্ত ধিয়াম কৃতাভয়ম। মহাকালও যাকে ভয় করে সে প্রভু তখন কী করলেন, নিজের পায়ের কাছে একটা বাচ্চা পরে এইরকমভাবে তুলে নিজের হাতটাকে ওর মাথায় আদরের সঙ্গে রাম দিলেন। আহা হা হা, জয় হো জয় হো, সপাদ মূল পতিতম তমর্ভকম বিলক্ক দেব কৃপয়া পরিপ্লুত। দেখতে নৃসিংহদেব কিন্তু যেই সিংহের কাছে, সিংহের কাছে যেন সিংহের বাচ্চাটা আসে, তখন কী করে কী করে, তখন জীব দিয়ে ছাটে। সেরকম এখন নৃসিংহদেবের সম্মুখে যেই এসছেন তাকে তুলে নিয়ে তার মাথাতে হাত দিয়ে সুন্দরভাবে আদর করে, আহা, তাকে সমস্ত স তৎকর স্পর্শ ধুতা খিল শুভ সপদ্য সপদ্য সপদ্যভিব্যক্ত পরাত্ম দর্শন তৎপাদ পদ্মম হৃদি নিবৃত দধ্যৌ হৃষত্তনু ক্লিন্ন হৃদ অশ্রুলোচনম। বলছেন কি করলেন কি, নৃসিংহদেব নিজের পায়ের কাছে এই বাচ্চাটাকে পড়ে দেখতে উঠে আদর করে, আর নৃসিংহদেব চোখ থেকে জল চলে এলো, অশ্রুপূর্ণ হয়ে গেল প্রেমেতে গদ, আহা এই বাচ্চাটা কীরকম কত সহ্য করেছে, তাকে কত অত্যাচার করেছে, আর আমার প্রতি তার কীরকম ভালোবাসা, আত্মীয় বিশ্বাস থাকলে পরে, আহা হা, বলে এইভাবে আদর করলেন ভগবান। প্রহ্লাদ মহারাজ যেহেতু এই বাচ্চা সে তো বিশেষ কিছু শেখে নাই, তথাপি নারদজির শিষ্য চারটিখানি কথা না, এখন যেহেতু নৃসিংহ ভগবান মাথায় হাত দিয়ে দিয়েছেন, আর জ্ঞানের কোনো অভাব থাকতে পারে কি, নৃসিংহদেব যখন মাথায় হাত দিয়ে দিয়েছেন, বাগি সজস্ব বদনে লক্ষ্মীর যস্য চ বক্ষসি যস্যাস্তি হৃদয়ে সংবিত তং নৃসিংহ মহম্মজ, নৃসিংহদেবের নৃসিংহদেবের আশীর্বাদ পেয়ে গেছে মাতায়াত ব্যাস, এবার এবার মুখ দিয়ে বন্যার মতো স্তুতি চড়ছে, ব্রহ্মাদয় সুরগণা মনয়ত সেধ্যা সত্যৈকতানগত ইয়ো বচসাম প্রভাই নারাধিতুম পুরুগুণৈরধুনা পিপিপ্রু কিং তোষ্টুমর্হতি সমে হরিরুগ্রজাতে মন্যে ধনা বিজন রূপোত্তপঃ শ্রুতৌ ইহ তেজঃ প্রভাব বলপৌরুষো বুদ্ধিযোগাঃ নারাধুনা ইহি ভবন্তি পরঃসপুংসো ভক্ত্যা তুতোষ ভগবান গজযূথোপায়ো বিপ্রাদ্দিশরগুণযুতাৎ অরবিন্দনাভ পদারবিন্দ বিমুখাৎ সপচম্বরিষ্ঠম মন্যে তদর্পিতমনবচনীয়হিতাসম মন্যে তদর্পিতমনবচনীয়হিতার্থ পাণম পুণাতি সকুলম নতু ভূরিমানঃ নৈবাত্মনঃ প্রভুরয়ম নিজলাভপূর্ণ মানম জনাদ অবিদুষো করুণো বৃণীতে যদ যদ জন ভগবত বিদধীতমানম তচ্চাত্মনে প্রতিমুখস্য যথা মুখসি নাহম বিভেমি অজিততে অতি ভয়ানকস্য জিহ্বার্ক নেত্র ভুকুটিরবসোগ্রদংষ্টাত অন্তঃস্রজঃ ক্ষতজ কেশরো শঙ্কুকর্ণাত নিরহাত ভীত দিগ্বাধরী ভিন্ন নখাগ্রাত ত্রস্ত অস্মি অহম কৃপণবৎসলো দুঃসহগ্র সংসার চক্র কদনাদ গ্রসতম প্রণীত ত্রস্ত অস্মি অহম কৃপণবৎসল দুঃসহগ্র সংসার চক্র কদনাদ গ্রসতম প্রণীত বদ্ধ সকর্মভীরুষোত্তম তে অঙ্গ্রিমূলম প্রীত অপবর্গ শরণম আহ্বয়সে কদানু জুস্মাদ জস্মাদ প্রিয়া প্রিয় বিয়োগ সংযোগ জন্ম শোকাগ্নি না সকল জনি সুদজ্জমান দুঃখ ঔষধম তদপি দুঃখ মতধিয়াম ভ্রমন ভ্রমামি বদ বদমে তব দাস যোগম যস্মাদ প্রিয়া প্রিয় বিয়োগ সংযোগ জন্ম শোকাগ্নি না সকল জনি সুদজ্জমান দুঃখ ঔষধম তদপি দুঃখম মতদ্যাহম ভুমন ভ্রমামি বদমে তব দাস যোগম এইভাবে নানান রকম সব করে যাচ্ছেন কাহম রজহ প্রভাব ঈশো তম অধিক অস্মিন ইয়াত হো সুরেতর কুলে কতবানুকম্পা ন ব্রহ্মণ ন তু ভবস্ব ন বৈরময়া তন্মে অর্পিত শিরসি পদ পদ্মকরহ প্রসাদ এইভাবে নানান স্তুতি এক একটা স্তুতির ব্যাখ্যা করতে আমি এই যে নৈবাত্মন প্রভুরয়ম নিজ লাভ পূর্ণ মানম জনাদ অবিদুষ করুণ বৃণীতে যদ যদ জন ভগবত বিদধীতমানম তচ্চাত্মনে প্রতিমুখস্য যথা মুখশ্রী এই শ্লোকের ব্যাখ্যা কোনো সময় আমি করব এখন এই সমস্ত বিস্তারভাবে করতে গেলে সময় পারমিট হবে না নৃসিংহদেবকে বলছেন আমি আপনার এই ভয়ঙ্কর যে রূপ এরম ভাই যে রয়েছেন একেবারে ফিরে ফেলছে ভগবান আপনি আপনার এই ভয়ঙ্কর রূপকে আমি ভয় পাই না আমি ভয় পাই এই সংসার রূপী যে ভয়ঙ্কর অনল জ্বলছে ত্রস্ত অস্মি অহম কৃপণবৎসল দুঃসহগ্র দুঃসহ সহ্য করা যায় না উগ্র সংসার এই সংসার চক্রে যেসব লোকগুলো কষ্ট পাচ্ছে পেশাই এদেরকে দেখে আমি চিন্তিত ভীত ত্রস্ত অস্মি অহম কৃপণবৎসল দুঃসহগ্র সংসার চক্র কদনাদ গ্রসতম প্রণীত আমি এদের তো কোনো গতি নেই প্রভু আপনি যদি কৃপা না করেন প্রহ্লাদ মহারাজ ভগবানকে নৃসিংহদেবকে কাতর ভয়ে বলছেন প্রায়েণ দেবমুনয়ো সবিমুক্তি কামা মৌনম চরন্তি বিজনেন পরার্থ নিষ্ঠা নৈতা ন বিহায় কৃপনা ন বিমুমোক্ষ এক নান্যম তদস্য শরণম ভ্রমত অনুপাসে হে প্রভু এই যে অসুর বালকগুলো রয়েছে অসুর চারিদিকে সব এইসব অবস্থা এদিকে কে বাঁচাবে আপনি ছাড়া কোনো গতি আছে বলুন তো দেখি আর অন্য কোনো রাস্তা দেখছি না এর মধ্যে শেষের দুটো শ্লোক একটুখানি বলে আমি যাম আমাকে যেতে হবে এটা ভগবান ধর্মম মহাপুরুষ পাশিম যুগান বৃত্তম ছন্ন কলৌ যৎ অভাবাস্ত্রী যুগ অথ সতম নৈতৎ মনঃস্তব কথা বৈকুণ্ঠনাথ সংপ্রিয়তে দুরিত দুষ্ট হ্যাঁ দুরিত দুষ্ট মসাধু তীব্রম কামাতুরম হর্ষ শোক ভয়ৈশনার্থম তসমিন কথম তব গতিম বিমিস্বামি দীনহ। প্রহ্লাদ মহারাজ নৃসিংহদেবকে কাতুরভাবে বলছেন, আমাদের এই যে মন এ তো কোনো মতে আপনার দিকে যেতে পারে না। নৈত মনু মে তব কথা সুবৈকুণ্ঠনাথ নৈত মনু মে তব কথা সুবৈকুণ্ঠনাথ সম্প্রিয়তে দুরিত দুষ্টমসাধু তীব্রম কামাতুরম হর্ষ শোক ভয়ৈশনার্থম তসমিন কথম তব গতিম বিমিসামি দীনহ তসমিন কথম তব গতিম বিমিসামি দীনহ। আমরা দীন কামাতুরম হেদরে সস্বয় কামনা বাসনায় জর্জরিত, আমাদের এই বুদ্ধি আপনার চরণে কখনোই যায় না। নৈত মনোমে তব কথাসু বৈকুণ্ঠনাথ হে বিকুণ্ঠনাথ সম্প্রিয়তে দুরিত দুষ্টম সাধু। বিভিন্ন জ্বালা যন্ত্রণায় আমরা পড়ে থাকি, কামনা বাসনা জ্বালা, এই অবস্থায় কি করব বলছে, এই অবস্থায় কিছু করার নেই, কী করবো বলুন, কি করে। কামাতুরম হর্ষ শোক ভয়ৈশনার্থম, কখনো হর্ষ কখনো হাসছি, কখনো কাঁদছি, কখনো শোকে ডুবে যাচ্ছি, এই অবস্থা কামাতুরম তসমিন কথম তবে গতিম বিমিসামি দীনহ। আপনার চরণের পদবী আমরা কি করে খুঁজে পাবো বলুন, আপনি দয়া করুন। জিহ্বৈ কত অচ্যুত বিকর্ষতি মা বিতৃপ্তা শ্রীষ্ণ অন্নত হস্তক উদরম শ্রবণম কুতশ্চিত ঘ্রাণ অন্নত হস্যপলদৃক কর্ম শক্তির বহব সপত্ন ইব গৃহপতি লুনন্তি এবং সকর্ম পতিতম ভব বৈতরণ্যা মন্য অন্য জন্ম মরণাসন ভীত ভীতম পশন জনম সপর বিগ্রহ বৈর মৈত্রম হন্তেতি পরচর পিপৃহি মূঢ়মদ্য কো নু অত্র তে অখিল গুরু ভগবান প্রয়াস উত্তরণে অশোভ ভব সম্ভব লোপ হেতু মুরেশু বৈ মহদনুগ্রহ আর্ত বন্ধু কিং তেন তে প্রিয় জনানু সেবতাম নৈবদ্বিজে পরদুরত্তয় বৈতরণ্যা তদ্বীর্য গায়ন মহাম মহাম মহামৃত মগ্ন চিত্ত নৈবদ্বিজে পরদুরত্তয় বৈতরণ্যা তদ্বীর্য গায়ন মহামৃত মগ্ন চিত্ত শোচে তত বিমুখ চেত স ইন্দ্রিয়ার্থ মায়া সুখায় ভরমুদ্বহত বিমুড়ান। হে প্রভু নৈব দ্বিজে পর দূরত্ব বৈতরণ্যা, এই বৈতরণী পার করবে কে? আমরা তো ভয় পাই না, কেন আমরা আপনার অমৃতময় কথাকে গান করতে করতে পার হয়ে যাব। এই যে বিমুখ লোকগুলো রয়েছে যারা সর্বদাই ভগবানের বিমুখ, ইন্দ্রিয় সুখের জন্য ব্যস্ত রয়েছে, কাম ক্রোধের দাস হইয়া মায়ার সঙ্গ করে আর নিকটস্থ মায়া তারে যাপ্রাইয়া ধরে, এইভাবে কি হলো বলছেন। জিহ্বা একদিকে টানছে, কান একদিকে টানছে, সমস্ত উদর উপস্থ একদিকে টানছেন, বলছে জিহ্বৈ কত অচ্যুত বিকর্ষতি মা বিতৃপ্তা শ্রীষ্ণ অন্নতঃস্তক উদরম শ্রবণম কুতশ্চিৎ ঘ্রাণ অন্নতঃশ্চপল দৃক্ক চ কর্মশক্তি শক্তির বহব সৎপত্না ইব গৃহপতিম লনন্তি। গৃহপতিকে যেমন একটা গৃহের মালিক তার যদি দশটা পত্নী হয় চারিদিক দিয়ে টানে, এই গৃহপতির অবস্থাটা কী হবে? এইরকম অবস্থা বলছেন, চারিদিকে টানছে, জীবাত্মার মৃত্যুর অবস্থা। এবং সকর্মপতিতম ভব বৈতরণ্যা, নিজ নিজ কর্মফলে এই জীবগণ সব ভবসংসারে পড়েছে প্রভু। এবং সকর্মপতিতম ভব বৈতরণ্যা অন্য অন্য জন্ম মরণাসন ভীত ভীতম, এরা একে একে মারছে, একে অপরকে ভালোবাসা কীভাবে পরস্পর, করছে, পশ্চন জনন সপরি, কেউ কাউকে সত্য মনে করছে, কেউ বন্ধু মনে করছে। হে অখিল গুরু, তুমি যদি কৃপা না করো তাহলে কী করে হবে? এইসব প্রসঙ্গে আমি আলোচনা করব, সময় সময় করব, প্রহ্লাদ মহারাজের সমস্ত শিক্ষাগুলো। আর প্রহ্লাদ মহারাজকে এইভাবে স্তব করতে দেখে ভগবান বড় প্রসন্ন হয়েছেন। ভগবান বলছেন, প্রহ্লাদ ভদ্র ভদ্রম তে প্রীতোহম তে সুরোত্তমম বরং ব্রেণিষ্যা অভিমতম কাম পুরোস্মি অহম নৃণাম। প্রহ্লাদ, বর চাও আমার থেকে, আমি তোমার উপর খুব সন্তুষ্ট, যা চাইবে তাই দেবো। বরং ব্রেণিষ্য অভিমতম কাম পুরোস্মি অহম নৃণাম। এই যত জগতের কাম কে কে পূর্ণ করে আমি তো করি, অকাম সর্বকাম বা মোক্ষ কাম উদারধি ইত্যাদি আলোচনা করেছিল। তোমার অভিমত বর প্রার্থনা করো। প্রহ্লাদ মহারাজ, ভগবান আমার তো বরের দরকার নেই। নারদজি বলছেন, এবং প্রলোভিত প্রলোভ্যমান অপি বরৈর লোক প্রলোভনই একান্তিত্বাদ ভগবতী নৈচ্ছত্তান অসুরোত্তম। এই অসুরগণের মধ্যে উত্তম জিনিস, অসুরগণের মধ্যে উত্তম, তার মধ্যে তার মানে কি, তিনি আদৌ অসুরত্ব প্রাপ্ত হন নাই। অসুরগণের মধ্যে অসুরোত্তম বলল, দুটো ভাষা খেয়াল করতে হবে। কিন্তু প্রহ্লাদ মহারাজ যখন হিরণ্যকশিপুকে বলেছিলেন তখন কিন্তু অসুর উত্তম বলেননি। তৎসাদ মন্যে অসুর বর্জ দেহিনাম, অসুর বর্জ। আর এখানে যখন ব্যবহার করে তখন অসুরোত্তম, এই দুটোর মানে কি? ওখানে অসুর বর্জ্য মানে হচ্ছে অসুরগণের অসুরত্বের শেষ সীমা, আর এখানে যে বলছে অসুর নৈচ্ছদ অসুরোত্তম, তার মানে আদৌ স্যার অসুরত্ব নাই, নামে সে অসুরকুলে জন্মেছে, সে উত্তম উদ্গত তম যস্মাত স উত্তম, ভগবানের চিন্তন নিয়ে থাকে। প্রহ্লাদ মহারাজকে এইভাবে নৃসিংহদেব ভগবান বারবার বর্ণ বর্ণ বর্ণ বললেও প্রহ্লাদ মহারাজ বর নিলেন না। বললেন যে বর যদি নিই তা আটকে পড়ব, সংসারে আটকে পড়ব, বরঞ্চ নৃসিংহদেবকে হাত জোর করে বলছেন, প্রভু এ কেমন চালাকি হলো আপনার, কায়দা করছেন আপনি। মা মাং প্রলভয়ত্পত্যাসক্তম কামেশু তৈর বরৈ তৎসঙ্গ ভীত নির্বিণ্ণ মমুক্ষস্তম উপাশ্রিতা। আমি সংসারে তেতো হয়ে গেছে সব দেখে, তাই তো আপনার চরণে এসছি, আবার আপনি আমাকে আবার প্রলোভন দেখাচ্ছেন। আমি ছোট, একই অসুরকুলে জন্মেছি, কি জানি কখন আমার লোভ চলে আসে, কেন আমি তো অসুরকুলে জন্ম, দৈন্য করে বলছেন। মা মাং প্রলোভয়ত্পত্যাসক্তম কামেশু তৈর বরৈ, আমার ভেতরে কামনা বাসনা হয়তো লুকিয়ে রয়েছে, আমি অসুরকুল, আবার আপনি বলছেন বর না, হঠাৎ আমি কী চেয়ে বলব, আমার কোনো বরের দরকার নেই। প্রভু আমি আপনার নিঃশুল্ক ভৃত্য, আর আপনি আমার মালিক, তাহলে নিরুপাধিক ভৃত্য আর নিরুপাধিক মালিক তাদের দুজনের স্বার্থ তো অনেক জগতের ঊর্ধ্বে, তাদের তো জগতের কোনো ক্ষুদ্র স্বার্থ স্পর্শ করে না, করে কি করে না, সেই জন্য আমাকে আবার বর্ণ বর্ণ বলছেন, এটা না আমি বর কোনো দরকার নেই আপনি। আর যিনি সেবা করে কিছু আশা করেন, সেখানে প্রহ্লাদ মহারাজে আশা সন নবই ভৃত্য স্বামিন্য আশিস আত্মন ন স্বামী ভৃত্যত সাম্যম ইচ্ছনজ রাতি চ আশিস। যিনি স্বামীর কাছ থেকে সেবা করে কিছু আশা করেন, আবার যে সেবা করেছেন মালিকের কাছ থেকে কিছু আশা করেন, মালিক আবার তার কাছে, আরে এরা নিরুপাধিক ভালোবাসা নয়, আপনার সঙ্গে আমার সেরকম ধরনের কোনো সম্বন্ধ নাই, আপনি আমার প্রভু নিত্যকালের, আমিও আপনার সেবক, এইখানে আপনার আপনি আবার এটা নাও ওটা নাও এরম বলছেন, আচ্ছা ঠিক আছে যদি আপনাকে সম্মান কর, তা আমার তো একটা সম্মান আছে, তোমাকে যখন বলছি বর নাও তো কিছু তো নাও, কিছু তো একটা নাও। হ্যাঁ ঠিক আছে প্রহ্লাদ মহারাজ, ঠিক আছে যখন বারবারই বলছেন কিছু নাও কিছু নাও, ঠিক আছে একটা জিনিস দিতে পারেন আপনি, সেটা কি বলছেন? যদি দাস্য সীমে কামান বরাংস্তাম বরদর সব কামানম হৃদ সংগ্রহ ভবতস্তু বিনে ভরম। যদি দাস্য সীমে কামান বরাংস্তাম বরদর সব, যে বরদা বরদগণের মধ্যে যারা বরদান করেন তাদের মধ্যে আপনি শ্রেষ্ঠ, আপনি তো স্বয়ং ভগবান। যদি দাস্যসী মে কামানো বরাং স্তং বরদর্শব কামানম হৃদি সংগ্রহ ভবতস্তু বেণে বরম, তাহলে এই বরদিন যদি আমার ভেতরে যদি কামনা বাসনার গন্ধ পর্যন্ত না আসে এই বরটা দিতে পারবেন? দিন জগতের লোক অবাক, এইটুকু একটা বাচ্চা তার কি বুদ্ধি দেখো। ভগবান বলছে বর না, ভগবান কাছে বর নিলেন এমন যে কামনা বাসনার গন্ধমাত্র যেমন আমার হৃদয়তে না আসে। কেন? কামনা বাসনা আসা মানেই বন্ধন, যত কামনা বাসনা হবে তত বন্ধন, লকাপে চলে যাওয়ার। ছেলে বামন গোস্বীমায় মজা করে করে বলতেন, সব লকাপে যাচ্ছে, লকাপে গিয়ে সেই তার বিভিন্ন দোষ করেছে, একসঙ্গে ছিল সেই চোরগুলো, একসঙ্গে কেউ চুরি করেছে, কেউ খুন করে নানা রকম করেছে, এবার তা নিজেদের মধ্যে বন্ধুত্ব হয়ে গেছে, জেলের ভেতরে একসঙ্গে থাকছে, খাচ্ছে, গুচ্ছে, গল্প করছে সব। তারপর জেল থেকে যখন একজনের ছুটি হয়ে গেল, বলছে তুই চলে যাচ্ছিস, আমাদের মনটা খারাপ লাগছে, কতদিন বন্ধুত্ব হয়ে গেছিলো তোর সঙ্গে, আর তো বেরিয়ে যাচ্ছি। সে যখন বেরিয়ে যাচ্ছে, সে বলে চিন্তা নেই, আবার আসবো আমি শীঘ্রই তোদের সঙ্গে, আবার অন্যায় করবো, আবার জেলে আসবো, চিন্তার কিছু নেই। এইভাবে বদ্ধজীবগুলো পরস্পর প্রীতি বিনিময় করে ডুবে মরছে। আর প্রহ্লাদ মহারাজের একটা গুপ্ত কথা আছে, তিনি পিতাকে আপনি কৃপা করুন, পিপাকে আপনি ক্ষমা করে দিন, এই সব কথা বলেছেন। সেই সময়কার অনেক গুপ্ত সব ব্যাখ্যা আছে। সেখানে প্রহ্লাদ মহারাজকে ভগবান বলছেন, এই কী বলছো, পিতাকে ক্ষমা করে দিন, তুমি কি বলছো এসব কথা, এলো কোনো কথা বললে? বলছেন ত্রিসপ্তভি পিতা পুতহ পৃথিবী সহ তে অনঘ যত সাধো অশ্ব কুলে যা তো ভবান ওই কুল ভাবনা, তুমি যে কুলে জন্মগ্রহণ করেছো তার একুশ কুল পিতৃমাতৃপক্ষে সব উদ্ধার হয়ে গেছে। তুমি আবার নতুন করে বলছো বাবাটাকে একটু কৃপা করে দিন, বাবাটা অসুর ছিল, ছিল তো বাবাই আর কি, কী করা যায়, ক্ষমা করে দিন। প্রহ্লাদ, এটা কি বলার কথা বললে তুমি? এ তো আমি যাকে কোলের মধ্যে নিয়ে এরকমভাবে ফেরেছি আমার অঙ্গে স্পর্শ হয়েছে, মদঙ্গ স্পর্শ স্পর্শ নে না অঙ্গ লোকানো যাস্যতি সুপ্রজাহা, আমার সঙ্গে যা স্পর্শ হয়ে গেছে সে আর কি, কোনো অমঙ্গল হবে কি দেখতে পাবে। এইভাবে বিরাট আশীর্বাদ করলেন। টিকাকারগণ বলছেন যে এখানে প্রহ্লাদ মহারাজ এরকম কথা কেন বললেন, প্রহ্লাদ মহারাজ কি তত্ত্ব জানতেন না? বিশ্বনাথ চক্রবর্তী সুন্দর ব্যাখ্যা করছেন, বলছেন প্রহ্লাদ মহারাজের এই কথা বলা দরকার কি ছিল, তিনি তো জানেন না, বলতেই ভগবান কী বা করবেন। বলছে প্রহ্লাদ মহারাজ এই জন্য বলেছিল যে ভগবানের মুখ দিয়ে নিজ মুখ দিয়ে সার্টিফিকেটটাকে বার করে নেওয়ার জন্য, সার্টিফিকেট বোঝেন, কেউ যদি বলে তুমি পাস করে গেছো যাও যাও, আরে বসে পাস করি সার্টিফিকেটটা দিন, পাস করিছি আমি লোককে দেখাতে হবে না, সার্টিফিকেট কই। এই জন্য প্রহ্লাদ মহারাজ বুঝতে পেরেছেন ভগবান কৃপা করেছেন, তথাপি ভগবানের কাছ থেকে সার্টিফিকেটটা বার করে নেওয়া, যে তিনি সবাইকে কৃপা করেন জগৎবাসী জানতে পারে, নিজের স্বার্থের জন্য নয়। এই সার্টিফিকেটটা নৃসিংহদেবের মুখ থেকে বার করে দিলাম, ত্রিসপ্তভি পিতা পুতহ পিতৃভি সহতে অনঘ যত সাধু অশ্ব কুলে ইয়া তো ভবান বই কুল পাবন বাঞ্ছা কল্পতরু সে কৃপা সিন্ধু পতিতানং পাবন বৈষ্ণব।